السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. من ذا الذي يشفع عنده إلا بإذنه. مهان الله سمست بشنسة درود السلام نزل في نبي محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل عليه اللهم بارك عليه. আজকে আপনাদের সামনে আলোচনা করব শাফাআত সম্পর্কে, যে শাফাআত হবে পেয়নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার উম্মতের জন্য, এবং এছাড়াও আরও কিছু শাফাআতের প্রকরণ রয়েছে, সবগুলি সম্পর্কে আজকে শাফাআত কেমন এবং কি আর কার জন্য হবে, কে করবে, তার শর্ত কি, এ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা যতদূর আল্লাহ তৌফিক দিবেন আপনাদের সামনে আলোচনা পেশ করব। শাফাআত সম্পর্কে যেমন সহি আকীদা আমাদের হইতে হবে, তেমন ভ্রান্ত ভুল আকীদা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে। শাফাআত কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, শর্ত সাপেক্ষ, তার কিছু শর্ত রয়েছে। আর ভ্রান্ত শাফাআত, শিরকি শাফাত, বেদাতি শাফাত, যে শাফাতের ধারণা আমাদের সমাজে রয়েছে, সে সম্পর্কে আমাদেরকে নিজের জ্ঞান রাখতে হবে, যাতে করে আমরা এই ভ্রান্তিতে ভুলে না পড়ি। শাফাত মানে সুপারিশ করা। এই শাফাত আসল হচ্ছে কাল কেয়ামতে, আখেরাতে, বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া, ওই ব্যক্তির জন্য যার জন্য সুপারিশ করা হবে। যিনি শাফাত করবেন তিনি দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, ওই ব্যক্তির জন্য যার জন্য সুপারিশ করা হবে, যে আল্লাহ একে মাফ করে দাও, এর আজাব কে দূর করে দাও, একে তুমি জান্নাত দাও ইত্যাদি, এর আজাব হালকা করো ইত্যাদি, যতগুলি শাফাতের ধরন প্রকরণ রয়েছে তাতে রয়েছে একমাত্র দোয়ার বিষয়টি, দোয়া করবেন। আর এই দোয়ার বিষয়টি, শাফাত যে দোয়া আল্লাহ পাকের নিকটে, এ কথা স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বড় হাদিস রয়েছে বুখারী মুসলিম অন্যান্য সহিহ কিতাবে হাদিসের, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় অবনত হবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হবে, স্পষ্ট প্রমাণিত। শাফাত মানে এই নাই যে কারো সোর্স বা ব্যাকিং এর প্রয়োগ, বল প্রয়োগ, চাপ সৃষ্টি এবং চাপের মুখে এসে কোনো কাজ করতে বাধ্য হওয়া, করে দেওয়া ইত্যাদি, যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক নেতাদের কাছে এরকম অবস্থা দেখতে পাই, যে নেতা হয়তো একটি কাজ করে দিতে চায় না, সরকারের কোনো কর্তৃপক্ষ একটি কাজ করে দিতে চায় না, কিন্তু চাপের মুখে এসে সেই কাজ করতে বাধ্য হয়। কোনো ব্যক্তি প্রভাবশালী ব্যক্তির চাপে হোক, আর কোনো প্রভাবশালী শক্তির চাপে হোক, সেই কাজটি করে দিতে বাধ্য। যদি আল্লাহর ক্ষেত্রে এরকম মনে করা হয় যে যিনি শাফাত করবেন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর এমন চাপ সৃষ্টি করবেন যে আল্লাহ করতে বাধ্য হবেন, তাহলে আল্লাহ অসহায় হয়ে যান, আল্লাহ অক্ষম হয়ে যান। আল্লাহ পাকের 99টি নামের একটি নাম কাদির, সর্বশক্তিমান, তাহলে সর্বশক্তিমান কোথায়? তাহলে এমনও শক্তি আছে যে শক্তি আল্লাহকে হার মানিয়ে দিবেন, বা আল্লাহ তার শক্তির কাছে, প্রভাবের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নতি স্বীকার করে নেবেন? নাউজুবিল্লাহ, এগুলি সমস্ত কুফরি দিক, এগুলি সব কুফরি দিক। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে সঠিক আকিদা যেমন রাখতে হবে শাফাতের, ঠিক তেমনি ভ্রান্ত, শিরকি, কুফরি, বেদাতি আকিদা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে। তো লেখক রহমতুল্লাহ আলাই শাফাত সম্পর্কে কয়েকটি আয়াত এখানে উল্লেখ করেছেন, যে আয়াতগুলি আপনাদের সামনে প্রথম তফসিল করে শোনায়। কোন আয়াতে আল্লাহ পাক শাফাতকে অস্বীকার করেছেন, আবার কোন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাত একমাত্র আল্লাহর ইখতিয়ারভূত এ কথা উল্লেখ করেছেন, আবার কোন আয়াতে শাফাত হবে কিন্তু আল্লাহর অনুমতি ক্রমে এবং আল্লাহর রেজামন্দির ভিত্তিতে এই কথা উল্লেখ করেছেন, কোন আয়াতে কথাও উল্লেখ করেছেন যে শাফাত কারো জন্য কাজে আসবে না, তাহলে এই বিভিন্ন রকমের আয়াত, কোন আয়াতে শাফাতকে সাব্যস্ত করা হয়েছে, কোন আয়াতে অস্বীকার করা হয়েছে, কোন আয়াতে শর্ত আরোপ করা হয়েছে, তো এই বিভিন্ন আয়াতগুলির তাফসীর ব্যাখ্যা তাহলে বুঝতে হবে যে শাফাতের রূপটি আসল কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াত রয়েছে সূরা আনআমের ৫১ নম্বর আয়াত, তাতে ইরশাদ করছেন ওয়ানজির বিহিল লাযিনা ইয়াখাফুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন দিয়ে ওই সব লোকদের আপনি সতর্ক করুন, কোরআনুল করিম দ্বারা ওই সব লোকদেরকে সতর্ক করুন যারা ইয়াখাফুন, ভয় করে, ইউহশারু ইলা রব্বিহিম, পরকালের হাসর কি রবের সামনে তাদেরকে সমবেত করা হবে, একত্রিত করা হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিষয়টিকে যারা ভয় করে, অর্থাৎ পরকালে আমাদের হবে কি, হাসরের মাঝে হবে কি, বিচার দিবসে আমরা পাশ করতে পারবো কিনা, কামিয়াব হবো কিনা, জান্নাত পাবো কিনা, এই ভয় যাদের অন্তর রয়েছে তাদেরকে আপনি কোরআন দিয়ে সতর্ক করুন, কারণ যাদের অন্তরে ভয় নেই তারা সতর্ক হবে না, এবং সতর্ক করলে তাদের কোনো উপকার হবে না, কাজে আসবে না এই সতর্কীকরণ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বিশেষ করে উল্লেখ করেছেন, এই কথাটি সেই রকমই যেমন আল্লাহ বলেছেন যে কোরআন হচ্ছে হুদান লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে দিক নির্দেশনা হেদায়াত কার জন্য, আল্লাহ বলেছেন মুত্তাকিন, আল্লাহ বিরুদ্ধের জন্য যারা আল্লাহকে ভয় করে, তাহলে তাদের জন্য শুধু হেদায়াত রয়েছে, গাইডলাইন রয়েছে, দিক নির্দেশনা রয়েছে না সব মানুষের জন্য? দিক নির্দেশনা কোরআনে সবার জন্য রয়েছে, ইহুদির জন্য রয়েছে, খ্রিস্টানদের জন্য রয়েছে, পৌত্তলিকের জন্য রয়েছে, মুসলিমের জন্য রয়েছে, অমুসলিমের জন্য রয়েছে, ফাসেকের জন্য রয়েছে, সতলোকের জন্য রয়েছে, সবার জন্য রয়েছে, কিন্তু আল্লাহ শুধু এখানে বললেন হুদাল্লিল মুত্তাকিন, কি জন্য বলেছেন? তাফসীর কারবান বলছেন লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিহি, কারণ এই হেদায়েত দিয়ে যেহেতু একমাত্র আল্লাহ ভীরুরাই উপকৃত হবে, অন্যরা উপকৃত হবে না, যে আল্লাহ ভীরু নয়, যে মুত্তাকি নয়, যে সংযত নয়, যে ভয় করতে চায় না, তার কোনো ফায়দা হবে না কোরআন দিয়ে, তাহলে এই দিক নির্দেশনা দিয়ে তার কোনো উপকার হলো না, সেই জন্য এখানে আল্লাহ খাস করেছেন মুত্তাকিনদের সাথে হেদায়েতকে। ঠিকই তেমনি কোরআন দিয়ে সতর্ক করতে বলেছেন ওই লোকদেরকে যারা ভয় করে পরকালের হাসরকে, যে আল্লাহর সামনে একত্রিত হয়ে জবাবদেহি করতে হবে, কারণ ওদেরই ফায়দা হবে, যারা যাদের অন্তরে ভয় আছে তারা নিজে সংশোধন করবে, বাকি যারা ভয় করে না পরকালের কোনো পরোয়া নেই, কবরের জীবনের কোনো পরোয়া নেই, মরণের কোনো পরোয়া নেই, জান্নাত পাবো এর কোনো আগ্রহ নেই, জাহান্নাম থেকে বাঁচার কোনো চেষ্টা নেই, চিন্তা নেই, তাদের কোনো ফায়দা হবে না কোরআন দিয়ে, কিন্তু তাদের জন্য দিক নির্দেশনা রয়েছে, তাই অপর আয়াত বলেছেন হুদাল্লিন নাস, মানুষের জন্য, মানব জাতির জন্য তাতে হিদায়াত রয়েছে, কিন্তু মানব জাতির উপকৃত ওরাই হবে যারা আল্লাহ ভীরু, যারা সংযত জীবনযাপন করতে চায়। তারপরে আল্লাহ পাক বলছেন লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালি ওয়ালা শাফিয়, তাদের আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত কোন পৃষ্ঠপোষক নেই, বন্ধুও নেই এবং কোন সুপারিশকারীও নেই। তাহলে এই আয়াতে আল্লাহ যেন সুপারিশকে বা সুপারিশকারী হওয়ার কথা, কেউ যে সুপারিশকারী হবে এ কথা অস্বীকার করেছে, যে লাইসা লাহুম মিন দুনিহি, আল্লাহ ছাড়া তাদের কোনো বন্ধুও নেই, কোন পৃষ্ঠপোষক নেই, ওলিও নেই, আর ওয়ালা শাফি, ওলি যে উদ্ধার করতে পারে, যে কাজে আসতে পারে, যখন সারা পৃথিবীর কোনো কিছুই কাজে আসছে না তখন যিনি কাজে আসবেন সেই সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন আপনার বাবাও কাজে আসবে না, মাও কাজে আসবে না, আত্মীয় স্বজন কাজে আসবে না, এমন জায়গায় আপনি বিপদে পড়েছেন, হ্যাঁ এমন অবস্থায় রয়েছেন যেখানে আপনার আব্বা আম্মাও খোঁজ পাচ্ছে না, আপনার আপনজন খোঁজ পাচ্ছে না, স্ত্রীও খোঁজ পাচ্ছে না, ছেলেমেয়েরা খোঁজ রাখে না, আপনার হিতাকাঙ্ক্ষী যারা আপনজন তারাও কোনো খোঁজ খবর রাখে না, তিনি একমাত্র ওলি, যিনি পৃষ্ঠপোষক সবসময়, যিনি সবসময় আপনার আমার খোঁজ রাখেন এবং তিনি উদ্ধার করতে পারেন, ওয়ালা শাফি, এবং কোনো সুপারিশকারী হবে না, লা আল্লাহ ইত্তাকুন, যাতে করে তারা সতর্ক সাবধান হয়। আল্লাহ এই আয়াতে সুপারিশকারী হবে না এই কথা বলেছেন, অস্বীকার করা হয়েছে, কোন ক্ষেত্রে অস্বীকার, কোন ক্ষেত্রে স্বীকার, কোন ক্ষেত্রে সাব্যস্ত করা হয়েছে, কোন ক্ষেত্রে অস্বীকার করা হয়েছে, সেগুলি পরে বর্ণনা করব, আয়াতগুলি এর তরজমা সংক্ষেপে করে দিই যাতে আয়াতগুলি বুঝতে সুবিধা হয়। আল্লাহ পাক রব্বুল দ্বিতীয় আয়াত সূরা জুমার আয়াত নম্বর ৪৪ এর সাথে করেছেন কুল লিল্লাহি শাফাআতু জামিয়ান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন যে সমস্ত রকমের শাফাআত একমাত্র আল্লাহর জন্য, শাফাআতের মালিক একমাত্র আল্লাহ পাক, শাফাআত কবুল করবেন না করবেন, এক শাফাআতের অনুমতি দেবেন না দেবেন, কাকে দেবেন সুপারিশ করার জন্য অনুমতি এবং কার জন্য সুপারিশ করার অনুমতি দেবেন, সবের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, তাহলে সাফাতের এই ক্ষমতা যে আল্লাহর অনুমতি নেই সুপারিশকারীকে অথবা যার জন্য সুপারিশ করা হবে, অথচ সুপারিশ হচ্ছে আর এই সুপারিশ কাজে আসছে না, এইরকম সুপারিশ নেই। একমাত্র সুপারিশ সের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এবং যাবতীয় সুপারিশের মালিক আল্লাহ পাক। কুল লিল্লাহি শাফাআতু জামিয়া। আরেক আয়াত হচ্ছে আয়াতুল কুরসির, আয়াতুল কুরসির একটি অংশ আল্লাহ পাক সূরা বাকারার 255 নম্বর জি আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বি ইযনিহি। এই অংশটুকুতে আল্লাহ পাকের ইরশাদ করতে মান যা আল্লাযী, কে আছে এমন, কে আছে এমন ব্যক্তি, আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যে সুপারিশ করতে পারে বা করবে তার নিকটে আল্লাহ পাকের দরবারে, ইল্লা বি ইযনিহি, তার অনুমতি ছাড়া, তার এজেন্ট পারমিশন ব্যতীত, ইল্লা বি ইযনিহি, আল্লাহর অনুমতি ছাড়া এমন কোন সত্তা আছে, এমন কোন ব্যক্তিত্ব আছে, এমন কেউ আছে যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? তাহলে এই আয়াতে পুরোপুরি সাফাতকে অস্বীকারও করা হয়নি আর পুরোপুরি একেবারে সাব্যস্ত করা হয়নি। কি লাগানো হয়েছে তাহলে? এর জন্য শর্ত লাগানো হয়েছে যে সুপারিশ কেউ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে সুপারিশ এমন হবে যে সুপারিশ হবে আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর অনুমতি হলে সুপারিশ হবে। তাহলে আল্লাহর অনুমতি হবে সুপারিশ করার জন্য, এবং সুপারিশকারীর ক্ষেত্রে যে কে সুপারিশ করবে, অনেকে আছেন, অনেকে আছেন হাশরের ময়দানে বিচার দিবসে হেসাবের সময় পুলসিরাতের সময় জান্নাত জাহান্নাম সামনে সেই সময় কে সুপারিশ করবে, সুপারিশকারী কে, আল্লাহর অনুমতি হবে তার জন্য। এবং কার জন্য, কোন শ্রেণীর লোকের জন্য সুপারিশ? ফেরাউনের জন্য সুপারিশ, আবুল আহাবের জন্য সুপারিশ, যে আল্লাহ তাআলা অন্যকে সিজদা করে মরে গেল তার জন্য সুপারিশ, যে শিরিক করে মরে গেল তার জন্য সুপারিশ, সুপারিশ কার জন্য? তাহলে যখন না না করছেন তাহলে বোঝা গেল যে কিছু সুপারিশ আছে যেগুলি না, আর কিছু সুপারিশ আছে যে হ্যাঁ, নামাজি মুসলিম তার ইসলামের প্রমাণ করেছে তার পাঁচ অক্ত নামাজ দিয়ে, কারণ পাঁচ অক্ত নামাজ থাকলে তার কাছে ইসলামের প্রমাণ আছে যে আমি যে মুসলিম, আমার অন্তরে আল্লাহ পরকালে ইমান আছে, আপনার অন্তরে আল্লাহ পাকের প্রতি ইমান আছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এর প্রতি ইমান আছে, প্রথম আল্লাহ হিসাব নেবেন নামাজ সম্পর্কে এর প্রতি ইমান আছে, তাহলে আমার পাঁচ অক্ত নামাজ আমি প্রমাণ করলাম যে আমার অন্তরে সত্যি বিশ্বাস আছে আল্লাহ পরকালে। তারপরে ভুল হয়ে গেছে, তারপরে কবিরা গুনাহ হয়েছে, সাগিরা গুনাহ হয়েছে, কিছু গুনাহ হয়ে গেছে, সুপারিশ হবে না? হবে না এদের জন্য সুপারিশ, হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন অনুমতি হবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের আয়াত নম্বর 26 এ ইরশাদ করেছেন সাফাত সম্পর্কে, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি, অসংখ্য ফেরেশতা রয়েছেন আসমানে, আসমানে অসংখ্য ফেরেশতা রয়েছেন, কত শত ফেরেশতা রয়েছেন আল্লাহ বলছেন কাম মিন মালাকিন, মানে কত শত ফেরেশতা রয়েছেন। যে হাদিসে রয়েছে যে আধা হাত আসমানের ওপর স্থান নেই, জায়গায় নেই যেখানে কোন এক ফেরেশতা সেজদায় পড়ে নেই, খালি জায়গা পড়ে নেই। তাহলে কত সংখ্যা রয়েছে ফেরেশতাগণের? এই ফেরেশতাগণ সুপারিশ করবেন, কিন্তু সুপারিশ কার জন্য করবেন, সুপারিশ কার জন্য কাজে আসবে তা আল্লাহ বলছেন, লা তুকনি সাফাআতুম শাইআন, এই ফেরেশতাগণের সাফাত, জিবরাইল আলাইহিস সালামের সাফাত, মিকাইল আলাইহিস সালামের সাফাত, ইসরাফিল আলাইহিস সালামের সাফাত, মালাকুল মউতের সাফাত, অন্যান্য ফেরেশতাগণের সাফাত, লা তুকনি সাফাআতুম শাইআন, তাদের সাফাত কোনো কাজে আসবে না, ইল্লা, তবে আল্লাহ, তবে কাজে আসবে, মিনবাদে আয়াজান আল্লাহ, আল্লাহর অনুমতি দেওয়ার পর, আল্লাহ যখন অনুমতি দিবেন তখন সাফাত কাজে আসতে পারে। তাহলে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর কাছে অনুমতি নিতে হবে, সিজদায় পড়ে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও সাফাত করার জন্য মুমিন বান্দাদের জন্য। আল্লাহর অনুমতি দেওয়ার পর কার জন্য অনুমতি দিবেন? লেমাইয়া শাও, সেই ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা, যার জন্য আল্লাহ চাইবেন, বলা হবে এই আব্দুল্লাহর জন্য আল্লাহ সাফাতের অনুমতি দাও, এই আব্দুর রহমানের জন্য আল্লাহ অনুমতি দাও, আল্লাহর ইচ্ছা হলে দেবেন, লেমাইয়া শাও, আল্লাহ চাইলে দেবেন, না হলে দেবেন না, ওয়ারদা, এবং যার জন্য আল্লাহ সন্তুষ্ট হবেন যে সাফাত হোক, এর জন্য রাজি হবেন যে ঠিক আছে রাজি হয়েছেন, সম্মতি আল্লাহ হয়ে গেছে, রেজামন্দি হয়েছে তাহলে সাফাত হবে, আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর রেজামন্দি হইতে হবে তাহলে সাফাত হবে। এই আয়াতে আল্লাহ পাক বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে সূরা সাবার আয়াত নম্বর 22 এবং 23 রয়েছে, কুলিদুল্লাযিনা জামতুম মিন দুনিল্লাহ, হে নবী বলে দেন মুশরিকদেরকে, আল্লাহ মুশরিকদেরকে শুনিয়ে দিতে বলছেন, উদুল্লাযিনা জামতুম মিন দুনিল্লাহ, তোমরা ডাকো ওইসব দেবী দেবতাকে, ওইসব পীর মুর্শিদকে, আল্লাযিনা জামতুম মিন দুনিল্লাহ, যাদের সম্পর্কে তোমাদের ধারণা ছিল যে আল্লাহকে বাদ দিয়ে, যে আল্লাহ তো আছেন কিন্তু এরাও আমাদেরকে উদ্ধার করতে পারেন। হিন্দু পৌত্তলিকদের যদি এই ধারণা থাকে যে তাদের দুর্গা সরস্বতী রামকৃষ্ণ তাদেরকে উদ্ধার করতে পারে দেবতা, আর যদি এক শ্রেণী মুসলিমদের এই এতেকাদ থাকে যে আলী হাসান হুসেন উদ্ধার করতে পারে, হ্যাঁ ফাতেমা উদ্ধার করতে পারে, আর যদি কারো এই ধারণা থাকে যে আব্দুল কাদির জিলানি উদ্ধার করতে পারে, মঈনুদ্দিন চিশতি উদ্ধার করতে পারে, শাহজালাল উদ্ধার করতে পারে, চরমনায় উদ্ধার করতে পারে, এইরকম যদি আকীদা থাকে, ফুরফুরা কে উদ্ধার করতে পারে, শসিনা উদ্ধার করতে পারে, এইরকম যদি আকীদা থাকে, আল্লাহ তাদেরকে বলছেন এ হচ্ছে ভ্রান্ত সাফাত, শিরকি সাফাত অথবা বিদাতি সাফাত। যদি এইরকম ধারণা থাকে যে এরা যা ইচ্ছা তাই করতে পারবেন তাহলে কুফরি সাফাত, বা এদেরকে আল্লাহ এতটা ক্ষমতা দিয়ে দিয়েছেন যে তারা ইচ্ছা করলে আসো আমার হাত ধরার চলো আমার পেছনে পেছনে লাইন ধরো তোমাদেরকে নিয়ে জান্নাতে যাবো, এই ক্ষমতা দিয়ে দিয়েছেন তাহলে শিরকি সাফাত, আল্লাহর সাথে তারা শরীক করে দিল তাদেরকে। আর যদি মনে করে যে তারা আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে দোয়া করবেন আর তারপরে সাফাত করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে যাদের সম্পর্কে আকীদা রাখা আছে তারা নিজেরাই বিদাতী, কোরআন সুন্নাহর অনুসারী নয়, তাদের কিতাব তাদের বক্তব্য তাদের আকীদা তাদের আমল বিদাতে মূর্তি, বিদাত ছড়িয়ে গেছে, পীরতন্ত্রের বিদাত, সুফিবাদের বিদাত, জিকিরের বিদাত, বহু রকমের বিদাত ছড়িয়ে গেছে। আর তাদের সম্পর্কে এরকম ধারণা যে তারা আমাদের জন্য সাফাত সুপারিশ করবেন তাহলে এই বিরাটই আকীদা সাফাত সম্পর্কে। তাহলে সাফাতের আমি দুটি ভ্রান্ত প্রকার বর্ণনা করলাম, একটি হচ্ছে শিরকি সাফাত বা কুফরি সাফাত তারই নাম, আরেক হচ্ছে বিদাতি সাফাত, যে আল্লাহ তাদেরকে এরকম ক্ষমতা তো দিয়ে দেননি বা আল্লাহ ক্ষমতা তারা ভাগ তো পায়নি, কিন্তু বিদাতি তারা আসলে বিদাতি কিন্তু তাদের সম্পর্কে ধারণা যে তারা আমাদেরকে সাফাত করে নিয়ে যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আমার আদর্শ ছাড়া অন্য কোন তরিকায় আমল করবে তার আমল প্রত্যাখ্যাত মরদুদ ফহরাদ্দুন, তাহলে দুনিয়ার আমল যদি প্রত্যাখ্যাত হয়ে যায় তার বিদাতের দুনিয়ার আমলই কবুল হচ্ছে না, তাহলে আখেরাতের একটি আমল হচ্ছে সাফাত করা। এই বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাক আপনাদের সামনে। নবী সাল কি বলছেন, মান আমেলা আমালান, যদি কেউ এমন কোন আমল করে, লাইসা আলাইহি আমরুনা, আমার তরিকা মোতাবেক না, জিকির করলো ভাই ছয় লতিফার জিকির করেন, কলমে এইভাবে জিকির করবেন, তারপরে আপনাদের জিকিরের এই কোর্স, তারপরে আল্লাহ আল্লাহ জিকির করেন, বলেন আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ, এইসব জিকির শিখালো। আল্লাহর নবী জীবনে করেনি, তার 124,000 বেশি সাহাবে কেরাম তারাও করেননি, এগুলি শিক্ষা দিল আপনাদের ওই মুরব্বীরা পীরেরা ওস্তাদরা, আর তাহলে তাদের দুনিয়ার এই আমলই কবুল হলো না। নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাহুয়া রাদ্দুন, তাদের এই আমলগুলি প্রত্যাখ্যাত আল্লাহ কবুল করেননি, তাহলে দুনিয়ারই আমল যখন কবুল হলো না, তা এই বিদাতীদের আখেরাতের একটি আমল হচ্ছে আপনাদের ধারণায় যে আপনাদের জন্য এই ভক্তদের জন্য মুরিদানের জন্য তারা সাফাত করবে, এই সাফাত কি হবে, কবুল হবে না রাদ্দুন হবে, প্রত্যাখ্যাত। তো আল্লাহ তো আকর্ষণ করছেন যে হে নবী ওই লোকদেরকে বলে দেন মুশরিকদেরকে কি, উদুল্লাযিনা জামতুম মিন দুনিল্লাহ, তোমরা ডাকো দেখি, ডাকো রামকে ডাকো তোমাদের উদ্ধার করুক, ডাকো তোমাদের কৃষ্ণকে ডাকো, দুর্গাকে ডাকো, ডাকো তোমাদের জিলানিকে ডাকো, উদ্ধার করুক একটু, বালা মুসিবত এই সেনাবাহিনীগুলোকে উড়িয়ে দিক একটু, লোহিত সাগরে ভাসিয়ে দিক, আর অত দূর যদি মুশকিল হয় লোহিত সাগরে পৌঁছানো বা আটলান্টিকে আর প্রশান্ত এত দূরে পৌঁছানো যেটা মুশকিলই হয়, তো কমের পক্ষে এই যে আরব উপসাগর তো পাশে আছে এখানে, তাই না, 1 কিলোমিটার দূরে আছে আমরা আরব উপসাগর থেকে, আর ইরাকের বর্ডারে লেগে আছে, বাগদাদের কাছাকাছি লেগে আছে, তো এখানে ভাসিয়ে দিক, আর এত দূরে যদি মুশকিল হতো, দুটি খুব বড় বড় নদী রয়েছে, হ্যাঁ দাজলা আর ফরাত রয়েছে, দাজলা ফরাতে ভাসিয়ে দিব, ওদেরকে আছে ক্ষমতা, যাকে গৌসুল আজম উপাধি দিয়ে দিল মুশরিকরা, মহান উদ্ধারকারী আব্দুল কাদের জিলানি, পিরানে পীর দস্তে গির, হাত ধরে উদ্ধারকে, দস্ত মানে হাত আর গির মানে পকড়ে নেওয়ালা ধারক, হাত ধরে মরিদানদেরকে উদ্ধার করে, ভক্তদেরকে উদ্ধার করি। বলছি তো একটু ধরুক এই জালেমদেরকে, আর ধরে নিয়ে গিয়ে দাজলার ফোড়াতে ডুবিয়ে দিক ক্ষমতা থাকলে। আল্লাহ বলছেন উদুল্লাযিনা, ওদেরকে ডাকো, দোয়া করো জিলানির কাছে, চিস্তির কাছে, জান তো মিনদুলিল্লাহ, যাদের সম্পর্কে তোমাদের এই ধারণা আল্লাহকে বাদ দিয়ে, যে আল্লাহ ছাড়াও কেউ উদ্ধার করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, মনের বাসনা কামনা পূরণ করতে পারে, সন্তান দিতে পারে, রোগের আরোগ্য দান করতে পারে। আল্লাহ বলছেন তারা আসমানে বা জমিনে জাররা পরিমাণ কোনো কিছুর মালিক না। জাররা মানে কি? জাররার এর আগে তফসির করেছিলাম কয়েকটি, আজকাল নতুন অর্থে জাররা হচ্ছে অনুপরমাণু। এই যে অ্যাটম বম হচ্ছে না, অ্যাটমই জাররা বলা হয় এগুলিকে, অনুপরমাণু, পরমাণু দিয়ে মাপমা বলা হচ্ছে। এই জন্য যেগুলি আপনার চোখে ধরে না, এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, তাহলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোন কিছুর এরা মালিক নয়, জিলানি মালিক নয়, চিস্তি মালিক নয়, এমনকি কোন নবী রসুল মালিক নয়, একমাত্র মালিক আল্লাহ ফাকরাব্বুল আলামিন, একমাত্র মালিক আল্লাহ ফাকরাব্বুল আলামিন। না আকাশের কোনো কিছুর মালিক, লৌহ মাহফুজের মালিক, হ্যাঁ ভাগ্যলিপি তকদিরের মালিক, যে তকদির বদলে দেবে, আল্লাহ আপনার ভাগ্যে সন্তান ছেলে মেয়ে লিখিনি আর দিয়ে দিল, এমন কিচ্ছা কাহিনী বহু আছে। আব্দুল কাদের জিলানির ভ্রান্ত শিরকি কুফুরি যে জীবনী লেখা হয়েছে বাংলা ভাষায় আর উর্দু ভাষায়, তাতে এইরকম শিরকি কুফুরি কথা অনেক আছে। যে ফির দেখে বলছে যে তোমার তকদিরে তো লয় মাহফুজের নেই, তোমার ছেলে মেয়ে নেই, কিন্তু বাবা দিতেই হবে, আপনি পীরে কি বললো, আপনি বড় পীর, আপনি না দিবেন দেবে কে? আউযুবিল্লাহ। বলছে নাই বাবা, তবে চেষ্টা করতে হবে। ঠিক আছে, দিয়ে দিল। আল্লাহ মাহফুজেরও খবর আছে, আল্লাহ মাহফুজেরও খবর, মানে ওখানেও মানে কারেকশন করতে পারছে, যে আল্লাহ রাখিনি আমি দিয়ে দিলাম একটা। আল্লাহ কি বলছেন? লা ইমালে কোন মিসকালা জাররা, জাররা পরিমাণ, অনপরমাণু পরিমাণও কোনো কিছুর মালিক নয়, আসমানে ওয়ালা ফিল আজ জমিনও নয়, জমিনের একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়ের যদি মালিক না হয় বা বস্তুর মালিক না হয়, তাহলে একটা সেনাবাহিনীকে উঠিয়ে ফেলুক তো দাজলা ফোড়াতে, তারও বড় কমপক্ষে 80 কিলো ওজন আছে। আর জাররার আরেকটি অর্থ হচ্ছে প্রাচীন আরবিতে, পুরনো আরবিতে, নবী সাল্লামের জামানার আরবিতে, তখন অনপরমাণু অ্যাটম বোমা তৈরি হয়নি, সুতরাং এই ধারণা ছিল না। সুতরাং এই নতুন তফসির না করে সেই তফসির করা ভালো, যেই অর্থে নবী সাল্লামের জামানায় এই জাররা শব্দটি ব্যবহার হইত, তা হচ্ছে ক্ষুদ্র পিপিলিকা, আন্নামলা তো সগীরা, ক্ষুদ্র পিপিলিকা, ক্ষুদ্র পিপিলিকা। এর মালিক যে একটা পিপিলিকার মালিক নয়, তাহলে একজন মানুষের কি করে মালিক হবে? কাউকে ছেলে মেয়ে দেওয়ার কি করে মালিক হবে? কারো রোগ ভালো করার কি করে মালিক হবে? কারো মনের বাসনা কামনা পূরণ করার কি করে মালিক হবে? কাউকে পাশ করিয়ে দেওয়ার মালিক কি করে হবে? কাউকে কারো চাকরি লাগিয়ে দেওয়ার কি করে মালিক হবে? আর জাররার আরেকটি অর্থ হচ্ছে ধূলিকণা। হ্যাঁ, রোদের সময় জানালা খুলে দেশে এই দৃশ্যটা খুব দেখতে পাবেন, এখানকার জানালা তো বন্ধই থাকে, সেই জন্য বুঝতে পারি না, জানালা খুলে আমাদের দেশে জানালা খোলা থাকে, তাই না? ঘরে জানালা খুলে যখন বসে আসেন, তবে জানালা দিয়ে যেমন ধূলিকণা একবারে আপনার ঘরে ঢুকছে অথবা বের হচ্ছে দেখা যায় অবস্থা না, কিন্তু ধরে দেখেন এই এতগুলি ধুলি যখন ঢুকছে, আমি ধরবো দেখি, দেখতে পাবেন ধরে, ধরতে পারলেন না পারলেন তাও বুঝতে পারবেন না, আর দেখতেও পাবেন না। এগুলিকে বলা হয় জাররা, তার একটি ক্ষুদ্র দানাকে বলা হয় জাররা। তো এই জাররারও মালিক নয়, এই ধূলিকণারও মালিক নয়, যা চোখে দেখতে পান না আপনি, অনেকগুলি আছে সেজন্য মনে হচ্ছে একটা কিছু আছে, কিন্তু আসলে ধরে যদি হাতে দেখতে চান দেখতে পাবেন, একটা যদি ধরার চেষ্টা করেন ধরে ধরতে পারবেন না আপনি। জাররা, এই জাররারও মালিক নয়, এই ধূলিকণারও মালিক নয়, না আসমানে না জমিনে। ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরক, এবং আসমান জমিনে তাদের কোন আল্লাহর সাথে অংশ নেই, শিরক নেই, পার্টনারশিপ নেই। দুনিয়ার ক্ষেত্রে আমাদের পার্টনারশিপ হয়, কেউ গাড়িতে শরিক হয়েছি, কেউ একটা বিল্ডিং এ শরিক হয়েছি, কেউ একটা ব্যবসায় প্রতিষ্ঠানে শরিক হয়েছি, আর আজকাল কোম্পানিগুলিতে আরবি, আর কোম্পানিগুলিকে আরবিতে কি বলা হচ্ছে? শরিকা। এই জন্যই বলা হচ্ছে যে তাদের শরিক আছে। হ্যাঁ, অমুক অ্যান্ড কোম্পানি বলছে, কোম্পানি মানে তার সাথীরা আছে, তার সাথী সঙ্গে রেখে দেখেছে, অথবা অ্যান্ড ব্রাদার্স, দেখছেন না, অমুক ব্যক্তি এবং তার ভাইয়েরা মিলে এই কোম্পানি চালাচ্ছে, এরকম কোম্পানির নাম থাকে না? এখানে লেখা থাকে শরিকা তো অমুক, হ্যাঁ অমুক আবদুল্লাহ এবং ইখওয়ান হোক, আর আমাদের দেশে থাকে অ্যান্ড ব্রাদার্স, অশোরাকাও থাকে অ্যান্ড কোম্পানি, অমুক ব্যক্তির কোম্পানি এবং অ্যান্ড কোম্পানি, আরো সাথী সঙ্গীরা আছে। তাহলে দুনিয়াতে বিভিন্ন জিনিসের মানুষ শরিক হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের কেউ শরিক নেই, না আসমানের কোনো কিছুতে শরিক আছে, না জমিনের কোনো কিছুতে শরিক আছে, না সৃষ্টির ক্ষেত্রে শরিক আছে, না এলমের ক্ষেত্রে শরিক আছে, না কুদরত ক্ষমতার ক্ষেত্রে শরিক আছে, না দেওয়ার ক্ষেত্রে শরিক আছে, না নেওয়ার ক্ষেত্রে শরিক আছে। দেওয়ার ক্ষেত্রে কাউকে কিছু দিল, আল্লাহ দিচ্ছেন তাতে আরো কারো অংশ আছে, না নেওয়ার ক্ষেত্রে আল্লাহ কারো মত দান করছেন তাতেও কারো শরিক থাকবে না, তাহলে তো ঝামেলা বেঁধে যেত। আল্লাহ মালাকুল মত পাঠাচ্ছেন আর জিলানে গিয়ে বাধা দিয়ে দিত। যদি এইরকম কোন শরিক থাকতো তো প্রথম থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর প্রিয় জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন, আর সম্মানিত শ্বশুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন মসজিদ নববীতে, মসজিদের পাশে শহীদ হচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন শহীদ হচ্ছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হচ্ছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হচ্ছেন। যদি আল্লাহ পাকের সাথে কোন রকমের একটা অংশ থাকতো আল্লাহর নবী কারো থাকতো তো প্রথম থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সৃষ্টি সেরা তিনি, তাহলে তিনি বাধা দিতেন না যে না আমি কিন্তু চাই না, আমি আপনার শরীফ, একটা ব্যবসা করতে যাচ্ছেন দুজন, একজন যদি বাধা দিয়ে দেন ঝামেলা বেঁধে যাবে, ব্যবসা আর হবে না, দুই শরিক দুই পার্টনারে ব্যবসা করতে গিয়ে এক পার্টনার বলছে আমি এই ব্যবসা করতে চাই, আপনি বলছেন না না এই ব্যবসায় রিস্ক বেশি আছে, আমি ওই সব অত রিস্ক অত ঝুঁকিতে যেতে চাই না, হলো না ব্যবসা করা, হলো না। যদি কারো ভাগ থাকতো অংশ থাকতো আল্লাহর সাথে তাহলে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, তাও নেই, যদি থাকতো তাহলে এই ঘটনাগুলি ঘটত না। এবং তার আগে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান জন্ম নিচ্ছে, তারপরে বাল্য জীবনে আল্লাহ পাক নিয়ে নিচ্ছেন, কমপক্ষে আল্লাহর কাছে এতরাজ করছেন আল্লাহ আপনার শরীক আমি আর আপনি নিয়ে নিচ্ছেন, আমার পরামর্শের প্রয়োজন নেই, আপনি ইব্রাহিমকে নিয়ে নেবেন, কাসেমকে নিয়ে নেবেন, আবদুল্লাহকে নিয়ে নেবেন, শুধু আমার মেয়ে চারটা থাকবে, আর তাও তিনটা আমার চোখের সামনে কেন নেবেন, আমার পরে নেবেন, কে চাই যে আমার চোখের সামনে আমার ছেলে মেয়ে মারা যাক, চাই কেউ? যদি ক্ষমতা থাকে তাহলে দেওয়ারও কোনো ক্ষমতা নেই, দেওয়াতেও কারো ভাগ নেই আর নেওয়াতেও কারো ভাগ নেই, একমাত্র একক মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামা লাহু ফীহিমা মিন শিরক, আসমান জমিনে আল্লাহর কোনো শরীক নেই, ওয়ামা লাহু মিনহুম মিন যাহির, এবং তাদের পক্ষ থেকে আল্লাহর কেউ সাহায্যকারীও নেই, যে আল্লাহ পাক একা সামলাতে পারছেন না, সুতরাং সহযোগিতার প্রয়োজন আছে। আমরা যতই কাজ করি আমাদের ডানে বামে যদি সহযোগিতা না থাকে তো আমরা কাজ করতে পারবো না। দেখেন রেকর্ডের ক্ষেত্রে সহযোগিতা, এই রেকর্ড না হলে খালাস, যে হাওয়াতে আমার কথাটি বেরিয়ে গেল, যারা শুনলেন শুনলেন, না হলে হাওয়াতে বাতাসে চলে গেল। আল্লাহ নবীর জামানায় যদি এই ব্যবস্থা থাকতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা ছাড়া হইতো না, হইতো কি? কারণ তার প্রত্যেকটি কথা ওহী, চিন্তা করুন তাহলে। আর আপনারা আপনাদের ওস্তাদকে যতটুকু ভালোবাসেন তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণে সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, তাহলে তারা একটি কথা ছাড়তেন না যদি এই ব্যবস্থা থাকে। আর আজ পর্যন্ত আমাদের কাছে সব কথা স্পষ্ট হয়ে পৌঁছে যেত। তাহলে যারা নবীর নামে জাল ছড়িয়েছে তারা জাল করতে পারতেন, নবীর নামে বিদাত ছড়িয়েছে বিদাত করতে পারতেন, বলতো দেখো রেকর্ড করা, দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সহযোগী লাগে না, বাকি মানুষের সহযোগী লাগে, সহযোগিতা না হলে কাজ এগোতে পারবেন না। আপনার স্ত্রীর সহযোগিতা না হলে আপনার ছেলে মেয়েদের লালন পালন করতে পারবেন না, আপনার ভাইদের সহযোগিতা না হলে আপনি সম্মানে গ্রামে বাস করতে পারবেন না, যেখানে বাড়ি আছে বাস করতে পারবেন না, আত্মীয় স্বজনের সহযোগিতা না হলে একা আপনাকে জুতো খেতে হবে। আর এই বিষয়গুলো জানছেন আপনারা দেশের যে অবস্থা, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কেউ সাহায্যকারীও নেই, কোন প্রয়োজন নেই আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো কাজ করতে ইচ্ছা করেন তখন সেনাবাহিনীর প্রয়োজন হয় না, সাহায্যের প্রয়োজন হয় না, কারো সহযোগিতার প্রয়োজন হয় না, কারো পরামর্শের প্রয়োজন হয় না, আল্লাহ কি বলেন কোন হয়ে যাও তখন কি হয়, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ পাক সূরা ইয়াসিন ইরশাদ করছেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু, এবং তার নিকটে শাফাআতও কাজে আসবে না, আল্লাহর দরবারে কেউ শাফাআত করবে সাফাত কাজে আসবে না, কাজে আসবে না কতক্ষণ পর্যন্ত, আল্লাহ বলছে ইল্লা লিমান আযিনা লাহু, তবে তার সাফাত কাজে আসবে যাকে আল্লাহ অনুমতি দিবেন, যাকে আল্লাহ অনুমতি দিবেন তার সাফাত তার সুপারিশ কাজে আসবে, ইল্লা লিমান আযিনা আল্লাহ, এবং যার জন্য সুপারিশ করার অনুমতি দেবেন তার জন্য সুপারিশ কাজে আসবে। তাহলে এই ইজন অনুমতি হইতে হবে সুপারিশকারীতে, আল ইজনু ফিস শাফিঈ ওয়াল ইজনু ফিল মশফুঈ লাহু, দুইটি কথা মনে রাখবেন। এই আল্লাহর অনুমতি হবে সুপারিশকারীর ক্ষেত্রে, যে কে সুপারিশ করবে, ওঠো তুমি সুপারিশ করো, ঠিক আছে সেজদা থেকে ওঠো, তোমার কথা শোনা হবে। তারপরে সুপারিশ করবে কার জন্য, যার জন্য সুপারিশ করা হবে তার ক্ষেত্রে আল্লাহর অনুমতি লাগবে। জি, তো এই ছিল সাফাত সম্পর্কে বেশ কিছু আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিমের একটি হাদিস সামনে উল্লেখ করা হয়েছে, হাদিসটি আয়াতগুলি পরে পরে শুনিয়ে দিই, তারপরে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির কিছু কথা রয়েছে সাফাত সম্পর্কে, তার অনুবাদ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে বিচার দিবসে আপনার সাফাতের সবচেয়ে বেশি হকদার অধিকারী কে হবে, কে পাবে আপনার সাফাত, ইয়া রাসূলুল্লাহ আপনার সাফাত কে পাবে, মান আসআদুন নাসি বিশাফাআতিকা, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, আরেকটি রিওয়ায়েত রয়েছে খালিসাম মিন নাফসিহি, কলবিহির জায়গায় নাফসিহি রয়েছে, অর্থ একই, সবচেয়ে বেশি আমার সাফাত সুপারিশের হকদার অধিকারী যে পাওয়ার যোগ্য সে কে, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এ কথা বলল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শাহাদাত দিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, ইবাদত একমাত্র আল্লাহ তোমার, আর তরিকা একমাত্র তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই দুইটি কথা যে ব্যক্তি বললাম। তাহলে যদি ইবাদত একমাত্র আল্লাহর জন্য না হয়, সিজদা করা যেতে পারে। কালকে এক ভাই বলছেন যে একে চিটাগাঙের এক কবর পূজারি বলছে যে আমরা সুন্নি, আমরা সুন্নি, তারা সুন্নি, আর সুন্নির অবস্থা দেখেন শুনে শুনে মুসলমান, শুনেছে যে ভারতে আল্লাহ সাল্লামের পূজা হয় তাই শুরু করে দিয়েছে, সুন্নি মুসলমান, এটা হচ্ছে আমাদের দেশি সুন্নি। আসল কোরআন হাদিসের সুন্নি হচ্ছে যারা কোরআন সুন্নার অনুসারী, এরা হলো আসল সুন্নি। আর ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে যারা নিজেদেরকে সুন্নি বলে তারা শুনে শুনে মুসলমান, শুনেছে যে ভারত উপমহাদেশের অধিকাংশ লোক হয় দুর্গাকে সেজদা করে, না হয় দরগাকে সেজদা করে, সম্মান সূচক সেজদা করে, দুই রকম সেজদা করে, নামাজের সেজদা তো আল্লাহর জন্য করে কিন্তু কবর মাজারে গিয়ে তাজিমের সেজদা করে, শুনে শুনে মুসলমান। আমি এই ব্যাখ্যা করি এই সুন্নিদের, বুঝলেন না, যারা হলো এইরকম সুন্নি। তো কি বলছিলাম, সেই লোকটি বলছে যে আমরা শুনলি আর আমাদের বিশ্বাস যে সিজদা দুই রকম, একটা সম্মানের সিজদা, তাজিমের সিজদা, যেটা ওলিয়া ওলিয়া পীর পীর মাশাইখদেরকে করি আমরা, কবর মাজারে করি, হ্যাঁ এই আকীদা, এটি হচ্ছে ধর্ম তাদের, এটি ভুল নয় চুরি করা ডাকাতি করার মতো, আর চোর ডাকাত চুরি করে ডাকাতি করে আর বলে না যেটা ধর্ম, বলে আমাদের অপকর্ম, ধর্ম না বলে কি করে, বলে যেটা অপকর্ম আমাদের পাপ, আমরা পাপিষ্ট গুণাগার, কিন্তু কবরে সিজদা করে আর বলে এর নাম হচ্ছে ইসলাম ধর্ম, এর নাম ইসলাম ধর্ম, আর নিজেকে বলে সুন্নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে যে আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, সিজদার হকদার নেই, দোয়ার হকদার নেই, উদ্ধারকারী নেই, সন্তান দাতা নেই, রোগ দাতা নেই, রোগ ভালো করার মালিক নেই, লা ইলাহা, কোন মাবুদ নেই, উপাস্য নেই, বারহাক, বাকিগুলি সব বাতিল, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহর জন্য সমস্ত এরকমের এবাদতকে সুনির্দিষ্ট করে। এক, দুই নম্বর হচ্ছে একমাত্র এবাদত বন্দী যে আল্লাহর করে তা তার তরিকায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তারা তরিকাকে ভাগ করেনি যে আমাদের নামাজ হচ্ছে, আমাদের নামাজ আলাদা আর আরবের নামাজ আলাদা, এভাবে ভাগ করেনি তারা। তারপরে আবার এই ভাগ করেনি যে আল্লাহকে পাওয়ার জন্য কোন একটা তরিকা লাগে, কোন তরিকা, ওই মোহাম্মদী তরিকা যথেষ্ট হলো না, ওটা আছে আছে, ওটা ওটা থাক সাইডে থাক, আসল তরিকা হচ্ছে কোন তরিকায় তুমি আছো, চিস্তি, হ্যাঁ না সাহারওয়ার্দি, না কাদেরি, না নকশবন্দি, আবার এগুলি শাখা প্রশিখা প্রশাখা হয়েছে, যেমন চরমনাইওয়ালা বলে চিস্তিয়া সাবেরিয়া, হ্যাঁ আবার কোনটা ফুরফুরা শস্যিনা, আর কোনটা ভাই নকশবন্দিয়া, কোনটা মুজাদ্দিদি তরিকা, তাতে শাখা প্রশাখা মুজাদ্দিদি তরিকা, ইত্যাদি ইত্যাদি তরিকার অভাব নেই। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি তরিকা বাংলাদেশে রয়েছে, এই বিদাতি তরিকাগুলি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া, সাফাত পর জন্য আর বলছেন যে আমরা তার সাথে ইস্তিয়া সাবিরিয়া হইতে হবে, আমাদের মুরিদ হইতে হবে বা আমাদের পীরকে ধরিতে হবে, যার এই তরিকা নেই তার কোনো মুক্তি নেই, যার পীর নেই তার পীর শয়তান, এসব শিরকি কুফুরি বেদাতি কথাই ডুবে রয়েছেন। তাহলে সাফাত কি করে হবে? সাফাত কার জন্য হবে? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ বলল, শুধু বললই না মন্ত্রের মতো মুখ দিয়ে, খালিসাম মিন কলবিহি, অন্তরের অন্তরস্থল থেকে খুলুসিয়াতের সাথে, অন্তর থেকে নির্ভেজাল নিখুঁত করে, খালিস অন্তর থেকে, খালিসাম মিন নাফসিহি, তার মনের খুলুসিয়াতের সাথে, আন্তরিকতার সাথে, নাফস মন। তাহলে যে ব্যক্তি মনের হৃদয়ে অন্তরস্থল থেকে যেই ব্যক্তি এই কলিমা বলবে, সে বলল অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমার মাবুদ নেই, আমার ইবাদত বান্দা কি আল্লাহ ছাড়া কারো জন্য নেই, সে কি বেনামাজি হতে পারে? আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি। আর প্রথম ইবাদত আল্লাহ বলছেন তুমি কলিমা পড়েছো, প্রথম ইবাদত কি? নামাজ। আসলে নামাজ পড়ে না, লক্ষাল খুশি পড়ে, চার পড়ে, তিন পড়ে, কোনোদিন পাঁচ, কোনোদিন তিন, কোনোদিন দুই, কোনোদিন পড়লো না পড়লো জমাটা পড়ে, এরকম হইতে পারে? আবার এদের জন্য সাফাত হবে? কখনো সাফাত হবে না। ওই আয়াতগুলি স্মরণ করিয়ে দি, স্মরণ করিয়ে দি না, আল্লাহ কি বলছেন? ফি জান্নাতিন আনিল মুজরিমিন, জান্নাতে জান্নাতিরা গিয়ে জিজ্ঞাসা করবেন তারা মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, এদেরকে অপরাধী বলা হয়েছে, ক্রিমিনালের, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে যে মা সালাকা কুম ফি সাকার, অপরাধীরা জাহান্নামে চলে গেছে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, এই জাহান্নামীরা আমাদের গ্রামে বাস করতে, আমাদের কোম্পানিতে চাকরি করতে, একসাথে থাকতে, একই সাথে স্কুল কলেজে লেখাপড়া করেছি, মা সালাকা কুম ফি সাকার, জাহান্নামে কেন চলে গেলে, কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন? তখন তারা প্রথম উত্তর কে দিল বলুন? কালু লামনাকো মিনাল মুসল্লিন, তারা প্রথম উত্তর দেবে যে আমরা নামাজ পড়তাম না। আমাদের জাহান্নামে আসার মুখ্য কারণ যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে অথচ জাহান্নামে, মুসলিম বন্ধু বান্ধব বেনামাজি, তারা বলবে লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে কি? এ মুসলিম উম্মতের যারা মুসলিম বংশে জন্ম নিয়েছে আর তারা জাহান্নামে যাবে, তাদের মুখ্য কারণ হচ্ছে বেনামাজি হওয়া। আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন, কালু লামনাকু মিনাল মুসাল্লিন, ওয়ালাম নাকুনু তুমুল মিসকিন, আর মিসকিনদেরকে আমরা অন্নদান করতাম না, অর্থাৎ ফরজ যাকাত ওসর আদায় করতাম না। তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে মুসলিমদের জাহান্নামে যাওয়ার, যারা নামাজও পড়ছে কিন্তু বকরি কৃপণতা করে যাকাত দিচ্ছে না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়ালাম নাকুনু তুমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাল খায়রিন, আর বলবে যে আমরা সময়কে নষ্ট করেছি খেল তামাশায়, কেউ তো তাস খেলেছি, কেউ জুয়া খেলেছি, কেউ ফিল্ম দেখেছি, কেউ গান শুনেছি, জি কেউ সময় কাটিয়েছি পাপের কাজে, বিভিন্ন পাপের কাজে, কেউ ক্রিকেট খেলা দেখতে দেখতে নামাজ নষ্ট করেছি, কেউ ঘুম দিয়ে একবার লম্বা টানের ঘুম দিয়েছি, রাত বারোটায় শুয়েছি আর সকাল দশটার সময় উঠেছি জুমা পড়ার জন্য, জুমা পড়া মুসলমান, ডিউটি সকালে সাতটায় থাকতো সাতটায় জাগতাম, শুইতাম গল্প গুজব করে আর ফিল্ম দেখে পাপ করে রাত দুটো তিনটায়, আর উঠতাম গিয়ে সকাল সাতটায় ডিউটি যেতাম, তখন নামাজ পড়তাম। আল্লাহ চলবে? অকুন্না নাখুযু মাল খায়রিন, যারা খেলতাম আসে সময় নষ্ট করেছে, পাপের কাজে সময় নষ্ট করেছে, ঘুম দিয়ে ফরজ ওয়াজিবকে নষ্ট করেছে, তাদের সাথে ছিলাম আমরা। অকুন্না মুকাজ্জিব ইয়াউমিদ্দিন, যারা পরকাল সম্পর্কে গাফিল, এক শ্রেণীর লোক আছে মুসলিম জাতির মধ্যে রয়েছে আর অমুসলিম তো সবাই, যারা পরকালকে অস্বীকার করে অথবা পরকাল সম্পর্কে কোনো ভ্রক্ষেপ নেই, হয় অস্বীকারী অথবা কোন ভ্রক্ষেপ নেই, জীবনে খেয়ালও আসলো না যে আখিরাত আছে, জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, পাই পাই করে হিসাব সেখানে হবে, হায় জান্নাতে যেতে পারবো কিনা, হায় জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, কোনো খেয়াল আসেনি কোনোদিন, আছে না এরকম লোক? খেয়াল আসলে সংশোধন হইত না? যদি খেয়াল আসতো তো বেনামাজি মরে যেত, চল্লিশ বছর পঞ্চাশ বছর চলে গেল, একদিন দুই দিনের ব্যাপার স্যাপার না, যে দু চার দিনের ব্যাপার ছিল, সময় বেশি পায়নি আর পরীক্ষার প্রস্তুতি নিতে পারিনি, হঠাৎ করে যদি আপনার মাস্টার ডিগ্রি পরীক্ষা থাকে আর বলছেন সবকিছু তোমার করে দেওয়া হয়েছে, তুমি এসো এই আগামী সপ্তাহে পরীক্ষা, তো ভয় কে যাবে? আগামী সপ্তাহে পরীক্ষা কোনো প্রস্তুতি না, আমি জানি না আমার ফর্ম ফিল আপ করে সব করে দিয়েছো, কি করে আমি পরীক্ষা দেবো? আল্লাহ কি এরকম করেছেন? পঞ্চাশ বছর, ষাট বছর, সত্তর বছর সময় দিয়েছেন, কত তোবার সুযোগ সুবিধা এসেছে, কত সংশোধনের সুযোগ এসেছে, কত ভালো মানুষদেরকে দেখেছো, কত ভালো লোকদের আঘাত পেয়েছো, কত মা মারা গেছে, বাবা মারা গেছে, কোন সময় তুমি অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদ আপদ এসেছে, আর সুখ দুঃখ অনেক কিছু হয়েছে, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে ফিরে আসেনি আল্লাহর দিকে তওবা করে। কত উত্থান পতন জীবনে এসেছে, সংশোধনের জন্য মোড় এসেছে, মোড় গুলিতে মানুষের বিশেষ করে সংশোধন হয়, কোন একটা ধাক্কা লাগলে, অনেক ধাক্কা খেয়েছে কিন্তু সংশোধন হয়নি। আমরা পরকালকে অস্বীকার করতাম, হয় মিথ্যাময় করতাম, না হয় ওই ভুলকিরি করতাম, না না পরোয়া ছিল, বেপরোয়া একবারে, কোন পরোয়া ছিল না। ও কন্যান কাজে অনেক দিন, তারপর আল্লাহ কি বলেছেন, হ্যাঁ হাত্তা আতানালিয়াকিন, মৌত পর্যন্ত আমরা খেয়ালই করিনি মরার কথা, আর কবরের কথা, আর পরকালের কথা, জান্নাত জাহান্নামের কথা, হাত্তা আতানালিয়াকিন। তারপর আল্লাহ কি বলছেন, সামাতান ফাহুম, আসল বিষয় সাফাতের বিষয় আসেন, লোকদের কোন সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না, শুনে রাখুন ভালো করে, আল্লাহ কি বললেন, ফামাতান ফাহুম, তাদের কাজে আসবে না সাফাতু শাফেইন, কোন সুপারিশকারীর কোন রকমের সুপারিশ সাফাত কাজে আসবে না। তাহলে বেনামাজির সাফাত কাজে আসবে না, যারা জাকাত অস্বীকার করেছে তাদের কাজে আসবে না, বেনামাজি নামাজ অস্বীকার করেনি, নামাজ পড়েনি, পড়বো পড়ছি করতে করতে মরে গেছে, তিন অক্ত চার অক্ত পড়তে ওই অবস্থায় মরে গেছে, পাঁচ অক্ত কায়েম করেনি নামাজ, ফজর পড়ার অভ্যাস হয়নি, এই অবস্থায় মরে গেছে। জি, যারা পরকাল সম্পর্কে একেবারে গাফিল হয়ে একেবারে দুনিয়ামুখী হয়ে দুনিয়ার দিকে ছুটতে ছুটতে মরে গেছে, সামাতান ফাম সাফাত শাফিন, যা সময়কে খেলতামাশা এবং পাপের কাজে নষ্ট করেছে কিন্তু নেকির কাজে লাগাইনি, সামাতান ফাম সাফাত শাফিন। তো সাফাত হবে কার জন্য, যে ব্যক্তি অন্তর থেকে খালে সন্তুল্য বলেছে আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই, তুমি যখন মাবুদ হাইয়াল আস্থা আল্লাহ বলতে বলছেন বলো যে নামাজের জন্য এসো, তখন কি বলতে হবে, বলতে হবে না যে আল্লাহ তুমি যদি তৌফিক দাও তা আসছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি যদি কুওয়াত দাও শক্তি দাও তাহলে আমি আসছি, যেতে হবে না। আর আপনি নামাজ পড়তে গেলেন না, আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র পড়েছেন, এ মন্ত্র কোনো কাজে আসবে না, বা জন্মগত মন্ত্র পেয়ে গেছে। সাফাতের প্রকরণ বয়ন করে দিয়ে সময় এগিয়ে চলে যাচ্ছে, আর সাফাতের প্রকরণ, সাফাত বেশ কয়েক প্রকারের হবে, আমি যদি মোট একসাথে বলি তাহলে বলতে পারি যে সাত প্রকারের সাফাত হবে, শুনে রাখুন, এ প্রত্যেকটি সাফাতের কিসম বা প্রকরণ আপনাদের সামনে পেশ করব। সাফাত হবে কত প্রকারের বললাম, সাত প্রকারের, ছয় প্রকারের সাফাত একমাত্র খাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, ছয় প্রকারের সাফাত করবেন একমাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এক রকমের শুধু সাফাত আছে বা এক প্রকার সাফাত আছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন, আরো হবে, এবং মালায়েকা ফেরেশতাগণও করবেন, আর অন্যান্য আম্বিয়া কেরামও করবেন, আর এমনকি সৎ মুমিন মুত্তাকি তারাও করবেন। জি, এই সাফাত হবে, এই সাফাতের প্রকরণগুলো আপনাদেরকে শুনিয়ে দিই। কেয়ামতের দিনে সাফাত, দুনিয়ার সুপারিশ দুনিয়ার গরজের ক্ষেত্রে এক মানুষ অন্য মানুষের সামনে করে থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার সাফাত হচ্ছে দোয়া, একজন জীবিত ব্যক্তিকে বলছেন যে ভাই বা ওস্তাদ আমার জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ আব্বাকে বলছেন আব্বা দোয়া করিয়েন একটু দুশ্চিন্তায় আছি, আম্মা দোয়া করিয়েন যেন আল্লাহ ভালো রেজাল্টে পাশ করায়, ইত্যাদি ইত্যাদি আমার মনের আশা যেন আল্লাহ পূরণ করে, এগুলি হচ্ছে সাফাত, দুনিয়ার সাফাত, দুনিয়ায় আপনি আত্মীয় স্বজন বা যারা বড় যারা সৎ তাদের কাছে আপনি দোয়া চাইছেন, এক মমিন ভাই আর এক মমিন ভাইয়ের কাছে দোয়া চাইছেন মানে তাকে বলছেন আল্লাহ কাছে একটু আমার জন্য সাফাত করি, আমিও দোয়া করেছি আপনিও দোয়া করেন, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার দোয়া চোখের আড়ালে দোয়া আল্লাহ পাক বেশি শুনেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে মমিন ভাই যদি চোখের আড়ালে দোয়া করে, সামনাসামনি নয়, সামনাসামনি করেন কিন্তু সামনাসামনি দোয়ার চাইতে চোখের আড়ালের দোয়া বেশি শুনে, যে আপনি আমার সামনে মজুদ নন আর আপনার জন্য আমি দোয়া করেছি, আল্লাহ লোকটির হেফাজত করে, এই দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি শুনে নেন, কারণ এই দোয়াতে কি রয়েছে, ইখলাস আন্তরিকতা রয়েছে, আপনাকে দেখাবার জন্য নয়, আপনাকে খুশি করার জন্য নয়, হ্যাঁ আপনার মন জয় করার জন্য নয়, বা আপনার কাছে কিছু পার্থিব গরজ আছে, আপনাকে যদি বেশি দোয়া দিত আপনি কিছু আমার ভক্ত হবেন অথবা আর কিছু, এইরকম কোনো উদ্দেশ্য নেই, আল্লাহ ওকে যা যায় খেয়ে দিই, চোখের সামনে নেই, আল্লাহকে খুব ভালো রাখো, আল্লাহ রুজি রুজিকে বরকত দিক, লোকটি সামনে নেই, ও জানতেই পারল না, কিন্তু আল্লাহ পাক যিনি সবকিছু জানছেন তিনি জানলেন, তার ফেরেশতাগণ নোট করলেন এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেলে কবুল হয়ে গেল, এবং আমার জন্য আমি যে ভাইয়ের জন্য দোয়া করলাম চোখের আড়ালে আমার জন্য কি হয় বলুন তো দেখি, আপনার জন্য আপনি চোখে আড়ালে আমার জন্য দোয়া করছেন, অন্য কোন ভাইয়ের জন্য দোয়া করছেন, যে কোনো মুসলিম ভাই হোক না কেন দোয়া করছেন আপনি, তাহলে আপনি কি পাবেন? ওয়াকালাতিল মালায়েকাতু, ফেরেশতাগণ বলেন, ওয়ালাকাদ মুসলিম, ফেরেশতাতে দোয়া পাওয়া যায়, ফেরেশতারা বলেন যে তোমাকেও যেন আল্লাহ ওই রকমই দান করেন যেমন তুমি মুসলিম ভাইয়ের জন্য দোয়া করলে। হতে পারে আমার দোয়া কবুল না হইতে পারে, কিন্তু আমি যে আপনার জন্য দোয়া করলাম, ফেরেশতা আমার জন্য যখন দোয়া করলেন, ফেরেশতার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। ফেরেশতা কোনোদিন আল্লাহর নাফরমানি করে না, আমি কত নাফরমানি করি, আপনি কত নাফরমানি করেন। সুতরাং দোয়া করতে বখিলি করবেন না, দুনিয়ার ক্ষেত্রে বলছি, কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করতে গিয়ে কৃপণতা করবেন না যে ওর জন্য দোয়া করবো তো বড় লোক হয়ে যাবে, তাই না? ওর জন্য দোয়া করা মানে আল্লাহ ওর রুজি রুজিকে খুব অনুমতি দাও, বরকত দাও, মানে ওকে বড় লোক বানিয়ে দেওয়া হয়, যে হিংসা অন্তর্হিংসা, আল্লাহ ওকে সুস্থ রাখো, কেন সুস্থ থাকবে? হিংসা, হিংসা করে কিছুই কমানো যায় না, বরং নিজের আমল নেকি ধ্বংস হয়ে যায়, শুনে রাখুন, কমানো যায় না, আল্লাহ যাওয়ার ভাগ্যে রেখেছে তা পাবে, কিন্তু আপনি নিজের নেকি নষ্ট করলেন, নিয়তটা খারাপ করলেন, আর মনে মানসিক অশান্তি যদি বেড়েই চলে যাচ্ছে, আরে আমি চাই না যে ওই লোকটি বাড়ুক, তারপরে বেড়ে চলে যাচ্ছে, চাই না যে ওই লোক উন্নতি করুক, এত উন্নতি করে যাচ্ছে, তাহলে এতে কি হয়, মনের এত জ্বালা হয় যে যাই জ্বালাতে রাত্রে গিয়ে ঘুম আসে না, মানসিক অশান্তি, তাহলে যে হিংসুকের মানসিক অশান্তি রয়েছে, আর দুনিয়ার অশান্তি রয়েছে, আখেরাতের অশান্তি রয়েছে, আর মানসিক অশান্তির কারণে দৈহিক অশান্তি হয়, যখন হিংসার জ্বালায় ঘুম আসে না, তখন শরীর খারাপ, ঘুমায়নি সারা রাত অনিদ্রা, তখন কি হয়, স্বাস্থ্যের অবনতি ঘটে, তাহলে দুনিয়াও ধ্বংস করলেন, আর আখেরাতের নেকির যে আপনার পাহাড় ছিল, নেকি করেছিলেন আমাদের রোজার নেকি, সেগুলিও ধ্বংস করলেন আপনি। সুতরাং খবরদার, কারো হিংসা করবেন না, বরং মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন, এমনকি মুসলিম যদি সংস্থা হয় তার জন্য হেদায়তের দোয়া করেন, মুসলিম যদি বিদাতি হয়, মুসলিম কিন্তু বিদাতি হেদায়তের দোয়া করেন, মুসলিম গুণাগার হয়ে মারা গেছে তার মাগফিরাত মার্জনার দোয়া করেন, কুফুর শিরকের উপর যদি মারা যায় তাহলে তার জন্য দোয়া বন্ধ, কিন্তু এমনকি কাফের মুশরিকও যদি বেঁচে থাকে আল্লাহ হেদায়ত করে এই লোকটি, এই লোকগুলি হেদায়ত হয়ে গেলে ইসলামের আরো কাজ হবে, আল্লাহ পাক হেদায়ত করবে, হেদায়তের দোয়া করা যাবে, মার্জনার দোয়া না। তো সাফাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে, যে সাফাত গুলি সবচেয়ে বড় সাফাত, যে সাফাতকে সাফাতে কুবরা বলা হয় বা সাফাতে ওজমা বলা হয়, ওজমা আজিম থেকে আর কুবরা কবির থেকে, মানে বৃহৎ সাফাত, সবচেয়ে বড় সাফাত, একে সাফাতে ওজমা বা সাফাতে কুবরা কেন বলা হইল, এই জন্য এই সাফাত, এই সাফাত হবে শুধু এই উম্মতের জন্য না, এই সাফাত হবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত জাতি যত উম্মত এসেছে সমস্ত উম্মতের জন্য, শেষ উম্মত পর্যন্ত, বিচার দিবসে হাশরের মাঠে ত্রাহি ত্রাহি করছে মানুষ, ঘামে হাবুডুবু করছে, আর গরমে আর বরদাস্ত হচ্ছে না, হিসাব কখন হবে, হিসাব শুরু হয়নি, আল্লাহ পাকের কাছে কে দরখাস্ত করবে এই হিসাবের জন্য, যে আল্লাহ তুমি হিসাব নাও, একটা কুল কিনারা লাগুক, এই সাফাত কে করবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই সাফাতের জন্য মানুষ দৌড় দিয়ে যাবে, এক এক গোত্রের কিছু প্রতিনিধি বের হবে, নেতারা বের হবে আর দৌড় দিবে, আছে না কোনো সমস্যা হলে কিছু নেতা, নেতা টাইপের লোক থাকে, ওরা তখন নেতাগিরি করে, বলে না দুনিয়ার ক্ষেত্রে দেখি তো, আখেরাতে ওইরকম বেশ কিছু লোক দৌড়ে ছোটাছুটি করবে, সবাই ছোটাছুটি করতে পারে না, কিছু লোক ছোটাছুটি করবে, কি করতে হবে কি করতে হবে, সবার পরামর্শ যুক্তি হবে যে এক কাজ করা যাক, আদম আলাইহিস সালাম আমাদের পিতা, সবার পিতা, তিনি নূহ আলাইহিস সালামের পিতা, মুসা আলাইহিস সালামের পিতা, ঈসা আলাইহিস সালামের পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, আর আমাদের পিতা, সবার পিতা, চলি আমরা সবাই গিয়ে আদম আলাইহিস সালামকে ধরি, আবুনা আদম, গেল ওখানে গিয়ে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে যে সুপারিশ করেন আমাদের হিসাব নিকাশ হোক, এটা কুল কিনারা লাগুক, তিনি কি বলবেন, নাফসি নাফসি, আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি, নাফসি আমার, আমার যে কি হবে, আমার কি হয়, আমার কি হবে, ইজহাবু ইজহাবু ইলাগাইরি ইজহাবু ইলাগাইরি, আমার ছাড়া আর কাউকে খুঁজে, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, হাদিসে আরো বিস্তারিত কিছু কথা আছে, তিনি ওই ভুলকে, ভুলের কথা স্মরণ করবেন, আমার তো ভুল লেগেছে, যে যে ফল খেতে নিষেধ করেছে আমি খেয়ে ফেলেছি, তো ওসব বিস্তারিত আর ওইদিকে যাচ্ছে না, সংক্ষেপ করে দিচ্ছি অন্যান্য নবীর ক্ষেত্রে, তারপরে তারা পরামর্শ করে যাবেন নূহ আলাইহিস সালামের দিকে, প্রথম রাসূল তিনি, শিরক কুফরি পুতুল পূজা আল্লাহ ছাড়া অন্যের পূজার বিরুদ্ধে তিনি দাওয়াত নিয়ে এসেছিলেন, তাওহীদের দাওয়াত, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম, তার কাছে যাই আমরা, সবাই যাবে সেখানে, দরখাস্ত করবে যে মানুষের অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আমাদের হিসাব হয়ে যায়, যা হবার একটা হয়ে যায় যেন, নূহ আলাইহিস সালাম বলবেন যে নাফসি নাফসি ইযহাবু ইলাগাইরি, আমার দ্বারা হবে না, যাও আমি নিজের চিন্তা নিয়ে ব্যস্ত আছি, যাও অন্য কারোর কাছে চলে যাও, কানা যাবেন তখন কার কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না আমার দ্বারা হবে না, নাফসি নাফসি আমার দ্বারা হবে না, তিনিও তার এক একটু এর কথা দোষের কথা, যদিও সেই দোষ নয় কিন্তু তিনি সেগুলোকে নিজের দোষ মনে করবেন। যারা বড় ব্যক্তিত্ব ভুল না হইলেও নিজের অনেকগুলি ক্ষুদ্র বিষয় রয়েছে যেগুলিকে তারা ভুল মনে করে। তো তিনি বলেছেন আমার দ্বারা হবে না, যাও এই ভাবু এলাকায় গিয়ে আমার ছাড়া আর কাউকে খুঁজো গিয়ে। তারা ছুটি আসছেন মুসা আলাইহিস সালামের দিকে। মুসা আল্লাহর কালিম, আল্লাহ কথা বলেছেন স্বয়ং তার সাথে, তোর পরে যাই মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বললেন যে না, নাফসি নাফসি, এ ভাবু এলাকায় গিয়ে আমার ছাড়া আর কাউকে খুঁজো, আমার দ্বারা হবে না। আমি অনুরোধ করেছি আমার দ্বারা হবে না, আমার এই সাহস হয় না, আল্লাহর সামনে হেম্মত হয় না যে আমি গিয়ে কথা বলবো। নিজেকে নিয়ে আমি পরেশান আছি, সবাই পরেশান থাকবে। আর সেই সময় পীরের আগে চরম রায়ের বক্তব্য, অনেক লম্বা বক্তব্য রয়েছে, সেখানে বলছে আল্লাহর আশেকগণ বলবে আল্লাহ কই আল্লাহ কই, আমার মাসুক কই মাসুক কই, ছুটবে শুধু। আম্বিয়ারা এরকম পরেশান থাকবেন, আর এরা এ ভণ্ডরা মানে আমার মাসুক কই মাসুক, আল্লাহ কই সেখানে ছুটবে। বুঝতে পেরেছেন কি ভণ্ডামি, ধর্মের নামে কি ভণ্ডামি, কি ভাঁওতাবাজি, ধোকাবাজি। সবাই ছুটে আসবেন ঈসা আলাইহিস সালামের কাছে, যা আপনি সুপারিশ করুন। তিনি বলবেন যে নাফসি নাফসি ইজহাবু ইলাগাইরি, আমি নিজে নফস নিয়ে পেরেশান আছি, নিজেকে নিয়ে পেরেশান আছি, যা আমার ছাড়া আর কাউকে খুঁজো। তিনি নিজে কোনো ভুলের কথা বলবেন না, কিন্তু ভয় করবেন যে আমার আকাশে উঠিয়ে নেওয়ার পরে আল্লাহ আমাকে উঠিয়ে নিয়েছেন, তারপরে যে এই খ্রিস্টানেরা কি করেছে, তাকে সান অফ গড বানিয়ে দিয়েছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, এক আল্লাহর জায়গায় তিন আল্লাহ বানিয়ে ফেলেছে। আল্লাহ আমাকে যদি আমাকে জিজ্ঞাসা করে নেন তুমি কি করেছ, কি কি শিখিয়েছিল এদেরকে, তাহলে আমি কি জবাব দিব, আমি যেতে সাহস করি না আল্লাহর সামনে, আমি আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল রুহুল্লাহ, তিনি দাঁড়াতে সাহস পান, আর আউলিয়া ও শয়তান দাঁড়াবে গিয়ে যা আমার সাথে আর কাউকে খুঁজ, সবার পর আমার সোজা হবে যে এখন একজন বেঁচে থেকে গেছে, তার কাছে গেলে কিছু আশা করা যেতে পারে, আর কোথাও আশা নেই। চলো যাই, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের তিনি সেরা শিরোমণি, তার কাছে যা। আসবেন সবাই, সমস্ত উম্মতের লোক তাতে শামিল থাকবেন, এই দরখাস্ত নিয়ে আসবেন তিনি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে। তিনি কি বলবেন, আনা লাহা, আমি এই শাফাতের হকদার, এই শাফাতের হকদার আমি। রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ করুন, তাহাজ্জুদের কত ফজিলত চিন্তা করুন, রাত্রে নির্জনে আল্লাহকে ডাকার কত যে মর্যাদা রয়েছে আল্লাহ পাকের কাছে চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করছেন যে অমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জুদ পড়ুন, না ফেলাত আল্লাহ, এটি আপনার জন্য নফল ইবাদত বন্ধু, অতিরিক্ত ইবাদত বন্দেগী, যা আপনার উম্মতের উপর ফরজ করিনি কিন্তু আপনাকে করতে হবে। অনেক আলেমের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ ফরজ ছিল, যা উম্মতের উপর ফরজ করা হয়নি, আর যদি নাও হয় তা আল্লাহ না ফেলা, তাহলে আপনাকে অতিরিক্ত করতে হবে, আপনি করেন। সূরা মুজাম্মিল বিশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেছেন কুমিল লাইলা ইল্লা কালি, রাতের অধিকাংশ অংশ তুমি কিয়ামে তাহাজ্জুদে কাটাও। আশা আইয়া বা আশাকা, তাহলে আশা করা যায় কি, যে আল্লাহ পাক তোমাকে পৌঁছিয়ে দিবেন কোথায়, মাকাম মাহমুদা, মাকামে মাহমুদে পৌঁছে দিবেন, প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন। মাকামে মাহমুদ ওই স্থান, যেই স্থানে দেখে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সেজদায় তিনি পড়ে যাবেন, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, কিসের সাফাতের দোয়া করতে থাকবেন, সেজদায় পড়ে থাকবেন, কতক্ষণ যে পড়ে থাকবেন আর কত দোয়া যে করতে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাতের হাদিসে রয়েছে, সেই সময় আল্লাহ বেশ কিছু গুণগান হামদ সানার করার তরিকা এবং দোয়া শিখিয়ে দিবেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা আম করে দিবেন, ওহী করে দিবেন যে এই দোয়াগুলি পড়ো তাহলে তোমার দোয়া শুনবো। আল্লাহ যদি দুনিয়াতে আমাদেরকে কেমন করে আল্লাহর প্রশংসা করতে হবে সূরা ফাতিহা দিয়ে শিখিয়ে দেন, আখেরাতে নবীকে শেখাবেন না, রয়েছে হাদিসে, সেভাবে শিখাবেন যেমন আমাদেরকে দুনিয়াতে আল্লাহ শিখিয়েছেন, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলো, আর রহমান রহিম বলো, মালিক ইয়াউমিদ্দিন বলো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দোয়া করো, গুণগান প্রশংসা হলো তারপরে এখন দরখাস্ত করো, আল্লাহ শিখিয়ে দিয়েছেন কত আরাম রহিম তিনি, কত দয়াবান আল্লাহ পাক, আমাদেরকে দোয়া প্রশংসা গুণগানের তরিকা শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিবেন, নবী সাল্লাম এই বৃহৎ সাফাত করবেন, তা আল্লাহ সেজদায় গিয়ে পড়ে যাবেন, ওই স্থান হচ্ছে মাকামে মাহমুদ, মাকাম মাহমুদ। আজানের পর একটি দোয়া আছে, মুখস্থ আছে, হ্যাঁ, আল্লাহ রাব্বা হাযিহি আদ-দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসুহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়াদ্দা, এখানে ওসিলা মানে কোন ব্যক্তি ধরনা তীর ধরনা, কারণ বিদাতির আবার বলে যে এই যে ওসিলা চলে এলো সব তো আসলে হলো অত বুঝুক আর নাই বুঝুক, শব্দ যে ওসিলা চলে এসছে ওসিলা মানে আপনাদের এই বিদাতি শিরকে ওসিলা নয়। এখানে আল্লাহ তারপরে নবীকে আল্লাহ দিতে বলছেন আপনার ওসিলাইটা, অর্থটা বুঝেন অর্থও বুঝে না, এ ওসিলা শব্দ চলে এসছে খালাস। কি দোয়া শিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আজান শেষ হয় বলো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া, হে আল্লাহ তুমি এই দোয়ার রব মালিক, এই দোয়া কবুল করার মালিক, রাব্বা হাযিহি দাওয়া আত তাম্মা যে পূর্ণাঙ্গ দোয়া, ওয়াস সালাতুল কায়েমা এবং সেই দোয়া বা সেই রহমতের যেই রহমত কায়েম রয়েছে বা ইবাদত বন্দেগী আল্লাহ কায়েম রয়েছে, ওয়াস সালাতুল কায়েমা আতে মুহাম্মাদানিল ওয়াসিলা, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার নৈকট্য দান কর, ওসিলা মানে এখানে করবা, যদি ওসিলা মানে পীর ধরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা দান কর মানে পীর দান করো, তাহলে এটি অর্থ হয় না, বুঝার চেষ্টা করেন। আতে আল্লাহ দান করো দেও মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল ওসিলা, ওসিলা দাও, ওসিলা মানে বিরাপন্থীদের কাছে কি পীর বা মাজার, তাই না? তাই যদি হয় তাহলে এর মানে কি হয় যে হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি একটা পীর দান করো, কোন পীর তার মানে শশিনাপুর পুরা হক্কানি পীর, হ্যাঁ নবীর আবার পীর কোথায় আছে, আরে ইসলামের পীর নাই তো নবীর পীর করতে হবে, হ্যাঁ আল্লাহ বুঝার জন্য তৌফিক দান করে। তাহলে এই ওয়াসিলা মানে আল ওয়াসিলা মানে কুরবা, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসালা ওয়াসিলা যে কোরআন কারিমের আয়াত রয়েছে সেই আয়াতের তাফসীর বিস্তারিত তাফসীর ইবনে কাসির বাংলায় অনুবাদ হয়েছে পড়বেন, আল ওয়াসিলা মানে হচ্ছে কুরবা নৈকট্য, আল্লাহ নবীকে তোমার নৈকট্য দান করো যাতে করে তোমার সবচেয়ে নিকটবর্তী বান্দা হতে পারেন। আতি মুহাম্মাদানি ওয়াসিলা ওয়াল ফাযিলা এবং ফজিলত শ্রেষ্ঠত্ব দান করো, ওয়াল ফাযিলা ওয়াবাসু মাকাম মাহমুদ এবং তাকে প্রশংসিত স্থানে মাকামে মাহমুদ তুমি পৌঁছে দাও, তাকে মাকামে মাহমুদে তাকে পৌঁছে দাও, আল্লাযী ওয়াদা যার তুমি আল্লাহ ওয়াদা করেছো, আতা আইয়া বা আতাকা রব্বুকা মাকাম মাহমুদ, হে নবী মোহাম্মদ তুমি তাহাজ্জুদ পড়ো তাহলে তোমাকে মাকাম মাহমুদে আমি আল্লাহ কি করব পৌঁছিয়ে দেব, আল্লাহ সে ওয়াদা করেছে তুমি আমার নবীকে মাকাম মাহমুদে পৌঁছে দাও, অর্থাৎ এমন স্থানে পৌঁছে দাও যেখানে গিয়ে আমাদের জন্য তিনি সুপারিশ করবেন, আর সেই সুপারিশের একটা ভাগ আমাদেরকেও দান করো, সেই মাকাম মাহমুদে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফাতে উজমা করবেন, তারপর হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আর হিসাব নিকাশ হচ্ছে আর কেউ জান্নাতে যাচ্ছে জাহান্নামে এরকম হয়ে শুরু হয়ে যাবে, ইত্যাদি লম্বা হাদিস রয়েছে। তো সবচেয়ে বড় সাফাত হচ্ছে সাফাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উজমা, বৃহৎ সাফাত ফি আহলিল মাওকিফে হাশরের মাঠে বিচার দিবসে, লিয়াকযা বাইনাহুম কিসের জন্য বিচার, ফয়সালার জন্য আল্লাহ তুমি বিচার নিকাশ করো, ফায়াশফাউ ফিহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য সুপারিশ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ায়াকদি আল্লাহু বাইনাহুম আল্লাহ পাক তাদের ফয়সালা করবেন, ওয়াহিয়াল মাকামুল মাহমুদ লাহু আর এইটি হচ্ছে মাকামে মাহমুদ, যেই মাকামে মাহমুদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেজদায় অবনত হবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়া যদি আজানের পর পড়েন তো কি পাবেন বলুন দেখি, এটা তো বলা হয়নি, কারণ যদি আমি হাত উঠাতে বলি ভাই কজন আছে দেখি এই দোয়া পড়েন তো মনে হয় অল্পই হাত উঠবে, আমার যেটা ধারণা, ভুল ধারণা হইতে পারে, আর উঠাতে বলবো না, যাক যেটা আছে সে অবস্থা থাকে, কিন্তু আগামীতে যেন এরকম না থাকে, বুঝতে পারছেন? আজান শেষ হচ্ছে আমরা গল্প গুজব কাটিয়ে দিচ্ছি, সাথী বন্ধুর সাথে গল্প করছে, আজান শেষ হয়ে গেলে আসতে আছি, নামাজি লোক গাড়িওয়ালা লোক পরের যার লোক পাঁচ অক্ষ নামাজ পড়া লোক অথচ এই দোয়া পড়ি না, অবস্থা কি নয়? আমি বাড়িয়ে বলছি বেনামাজির কথা সাইডে রাখেন বাদ দেন, নামাজি তার অবস্থা এরকম, আল্লাহ হেফাজত করে আল্লাহ আমাদেরকে ভুলা থেকে হেফাজত না, আমরাও হয়তো ভুলে যাই, কিন্তু না ভুললে হবে না, অভ্যাস কর, অভ্যাস তো হয়ে যান অভ্যাস তখন অটোমেটিক বেরিয়ে আসবে, যেমন রুকু সেজদায় গেলে এমনিতে বেরিয়ে আসে সুবহান রাব্বিয়াল আজিম পড়তে হবে না, সুবহান রাব্বিয়াল আলা পড়তে হবে, আছে না জলসাতে বসলে আত্মে হাতে এমনিতে বেরিয়ে চলে আসে, আমার অভ্যস্ত হয়ে গেছে নামাজি মানুষের, তেমনি আপনাকে অভ্যস্ত হইতে হবে যে আজান উত্তর দিলাম আর আজান শেষ হতেই দুরুদ বললাম আর বলবো এই দোয়া পড়বো আতি মুহাম্মাদ আনিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়া বাসু মাকাম মাহমুদ আল্লাযী ওয়াদা, আর আরেকটি হাদিসে অতিরিক্ত রয়েছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কিন্তু আমাদের দেশের বিদাতি কি তবে ওয়াদদারাজাত আল আলিয়াত আর রাফিয়াত, এটি বিদাতি, এটা বাড়তি বাড়তি করবেন না, বা আমার দরকার নবী সাল যতটা শিখিয়েছেন ততটাই ততটাই যথেষ্ট, তাতে কি পাবেন জিজ্ঞেস করছিলাম, ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত অবধারিত হয়ে যাবে, সাফাত এই সুপারিশ যে সুপারিশ আলোচনা করছি, জি এই ছিল এক সাফাত। দ্বিতীয় সাফাত হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিশেষ একটি দল যাদের সংখ্যা 70,000 বিনা হিসাবে তারা এবং বিনা আজাবে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তাআলা, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত হবে, আল্লাহ নবীর সাফাতের ভিত্তিতে হবে। আল্লাহ নবীর সাফাত করলে আল্লাহ আমার উম্মতের এই লোকগুলিকে বিনা হিসাবে তুমি জান্নাত দেবে। বলছেন লেখক তাই সাফাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উনাসিন মিন উম্মতিহি, তার উম্মতের ওই সব ব্যক্তিদের সম্পর্কে যারা বিনা হিসাবে খুলুন আল জান্নাতে বিগায়রে হিসাব, তারা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে। ওয়াহুম সাবউন আলফান, আর তাদের সংখ্যা হচ্ছে 70,000। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে, ইয়াদখুলু মিন উম্মতি সাবউন আলফান আল জান্নাতা বিগায়রে হিসাবিন ওয়ালা আযাবিন। ইয়াকুলুল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে 70,000 লোকের সম্পর্কে এই উম্মতের বলবেন, আদখিলিল জান্নাতা মিন উম্মতিকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের 70,000 লোককে আপনি জান্নাতে দাখিল করেন, মাল্লা হিসাব আলে, যার কোন হিসাব নেই, মিনাল বাবিল আইমান, জান্নাতের ডান দরজা দিয়ে, জান্নাতের ডান দিক দিয়ে, ডান দরজা দিয়ে, ডান দিকের দরজা দিয়ে আপনি তাদেরকে জান্নাতে দাখিল করুন। তাহলে জান্নাতে দাখিল করুন যে আল্লাহর নবীকে আদেশ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বোঝা গেল যে নবীর সাফাতের মাধ্যমে এই 70,000 মানুষ, এই উম্মতের মুসলিম মমিন, তারা জান্নাতে যাবেন বিনা হিসাবে। তৃতীয় নম্বর সাফাত হবে এই উম্মতের এক শ্রেণীর লোকদের সম্পর্কে, এই উম্মতের, শুধু প্রথম সাফাতটি ছিল সমস্ত উম্মত সম্পর্কে, যেটি বিচার হিসাব নিকাশের জন্য। এই উম্মতের এক শ্রেণীর লোক হবে যাদের নেকি আর গুনাহ সমান হয়ে যাবে, এরকম নাই, এরকম নাই, বুঝলেন, সমান নারী পাল্লা সমান হয়ে গেছে, একেবারে বরাবর, যতটা নেকি ততটাই গুনাহ। নামাজও পড়েছে ফিল্মও দেখেছে, নামাজও পড়েছে থাইল্যান্ডেও খেলেছে, নামাজও পড়েছে আরাম খেয়েছে, নামাজও পড়েছে ভিসার ব্যবস্থা করেছে, ঠকেছে, দুই রকম অবস্থা। নামাজ রেখেছে, নামাজ পড়েছে দাঁড়িয়ে রাখেনি, নামাজ পড়েছে সিগারেট খেয়েছে, এদের এদের অবস্থা এরকমই হবে যাদের নেকিও গুনাহ, ডেলি নেকি হচ্ছে ডেলি গুনাহ হচ্ছে, নামাজও পাঁচাক্ত করে আবার বহু রকমের গুনাহও করে, আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, নেকি আর গুনাহ সমান হয়ে গেছে, নেকি গুনাহ সমান হয়ে গেছে। বলছেন সাফাত ও সাল্লাল্লাহ, তৃতীয় প্রকার সাফাত হচ্ছে ওই লোকদের জন্য সাফাত নবী সাল্লামের, তাদের সাওয়াত হাসানাত ও সাইয়াতিহিম, তাদের নেকি আর গুনাহ বরাবর হয়ে গেছে, সমান সমান, তাদের জন্য এখন কি হবে, তাদের আল্লাহ জাহান্নামও দিবেন না, কারণ নেকিও সমান আছে, আর জান্নাতে কেমন করে দিবে, গুনাহও সমান তার সমান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সাফাত করবে, এর আসহাবুল আরাফ, আল্লাহ পাক বর্ডারে এদেরকে রেখে দিবেন আসহাবুল আরাফ, এদিকে জান্নাতও দেখতে পাচ্ছে আর জাহান্নামও দেখতে পাচ্ছে, আর নেকি গুনাহ তো সমান জেনে গেছে, আর ভয়ে ভীত সন্ত্রস্ত কি হবে, হাই কি হবে, যদি আল্লাহ কিছু করে চলে জাহান্নামে দিবে, হাই রে জাহান্নাম রে অন্ধকার, আগুন অন্ধকার হয়েছে, কালো হয়ে রয়েছে, আল্লাহু আকবার, যদি এদিকে দিয়ে দেয় আর জান্নাত দেখে আবার লোভ হচ্ছে, ফায়সালা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক সাফাত দিয়ে। নবী সাল্লাম সাফাত করলেন তাদের, লিয়াদখুলুল জান্না, আল্লাহ এদেরকে জান্নাতে দাখিল করো, আল্লাহ এদেরকে তুমি জান্নাত দাও, নবীর সাফাতে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। চার নম্বরের সাফাত হচ্ছে যে এই উম্মতের যে জান্নাতিরা হবে, জান্নাতিদের বিভিন্ন স্তর হবে, যে যেমন আমল করেছে তেমন স্থান পাবে, যতটা স্থান সে তার ইমান এবং আমল দ্বারা পেয়েছে এবং আল্লাহর রহমতে যতটা পেয়েছে পেয়েছে, কিন্তু তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত করবেন, আল্লাহ এদের মর্যাদাগুলো একটু উঁচা করা হবে, আর একটু উঁচা করে দিলে সেকেন্ড গ্রেডে চলে, থার্ড ক্লাসে আছে, থার্ড ক্লাস জান্নাতি, একটু সেকেন্ড ক্লাস আর হয়ে যায়, সেকেন্ড ক্লাসের ওপর দিয়ে আছে, সাফাত করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এই তো উপর দিকে আছে সেকেন্ড ক্লাসে, আল্লাহ আর একটু তোমার কাছে সুপারিশ করি, একটু ফার্স্ট ক্লাসে উঠিয়ে দাও, আর একটু উপরে করে দাও। যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হয়, মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করতাম, 90 এগিয়ে হচ্ছে ডিস্টিংশন বা এক্সেলেন্স যেটা বলে, কোন ইউনিভার্সিটি এক্সেলেন্ট মুমতাজ যেটা, 90 আর তারপরে 80 পর্যন্ত, 80 থেকে শুরু করে 89 পর্যন্ত হচ্ছে জায়েদ জিদা, মানে ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশন, আর তারপরে 70 থেকে নিয়ে শুরু করে আপনার 79 পর্যন্ত জায়েদ সেকেন্ড ডিভিশন, আর 60 সর্বনিম্ন বা 60 থেকে নিয়ে 69 পর্যন্ত এটা হলো পাস, জি, আর 60 এর নিচে গেলে ফেল, 60 এর নিচে যদি 30 পাই তবু ফেল, 20 পেলেও ফেল, আর যদি 59 পাই তবুও ফেল, ঠিক না? আচ্ছা ওই রকমই, তাহলে যেই ব্যক্তি 69 পেল, 70 পেল না, সে কি থার্ড ক্লাস, থার্ড ডিভিশন, কোন রকম পাস, একটা নম্বর দিয়ে দিলে কি হয়ে যায়, হ্যাঁ সেকেন্ড ডিভিশন হয়ে যায়, সেকেন্ড ডিভিশন হয় সত্তরে চলে গেল, সত্তর থেকে উনআশি পর্যন্ত। তাহলে এইরকম সুপারিশ আল্লাহ পাকের দরবার নবী সাল্লাল্লাহু আলাইহি হবে যে আল্লাহ এই লোকটি তো ভালো কিন্তু কিছু নম্বর কিছু নেকি কমে গেছে, আল্লাহ একটু একে উপরে উঠে দাও। দরখাস্ত আল্লাহর কাছে সেজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবী করিম সাফাত করে, এই নাই যে তার সৃষ্টি করে আল্লাহ একে এক নম্বর দিতেই হবে। যেমন অনেক সময় যারা এক্সামিনার পরীক্ষা পরীক্ষা নেয় তাদেরকে উপরে চাপ সৃষ্টি করা হয়, অভিভাবক টেলিফোন করে চাপ সৃষ্টি করে, করে না? অনেক আছে গার্জেন আছে যারা চাপ সৃষ্টি করে যে আমার ছেলেকে পাশ করাইতে হবে নাহলে দেখব। আবার ছাত্র গার্জেনের কথা তো বাদ দেন, ছাত্র আমাকে ফেল করাবেন আচ্ছা দেখা যাবে, কলেজ ইউনিভার্সিটি এই ভয়ে প্রফেসররা পাশ করে, সন্ত্রাসী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যারা ধর্মগ্রহে ওস্তাদকে যে ফেল করালে খবর আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কারো চাপও চলবে না, আর পরামর্শের প্রয়োজন হয় পরামর্শও চলবে না, আর অন্য কোনো কিছুই চলবে না, চলবে সেখানে সেজদা দোয়া সুপারিশ। এই হচ্ছে দোয়াই হচ্ছে সুপারিশ, আখেরাতে সুপারিশ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তো এইভাবে মর্যাদা উঁচু করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত হবে। কত নম্বর সাফাত বললাম? চার নম্বর। পাঁচ নম্বরে সাফাত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সাফাত তার চাচা আবু তালেবের জন্য। আবু তালেব কাফের, একমাত্র এই কাফের জন্য সাফাত হবে যা হাদিস দাফন, কোনো কাফের জন্য সাফাত হবে না, কারণ কোরআনের আয়াত আগে বলেছি কোন সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না কাফের মুশরিক বেদিনের জন্য। কিন্তু আবু তালেবের জন্য সুপারিশ হবে তাও জান্নাতে যাওয়ার জন্য না, কিসের জন্য? ফি তাখফিফিল আযাব, আযাব হালকা করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চাচা আবু তালেব যেহেতু কি জন্য সাফাত হবে? চাচা হওয়ার জন্য। চাচা তো আবু লাহাব, আবু লাহাব আপন চাচা, কি আবু লাহাব আপন চাচা, আর এইদিকে আবু তালেব আপন চাচা, দুটোই কাফের। তাহলে আবুল হাবের কেন হালকা হবে না? তাব্বাত ইয়াদা আবিল হাব, দুনিয়াতেও ধ্বংসের অভিশাপের সূরা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হবে, আর আখিরাতেও সে ধ্বংসের প্রতি জাহান্নামে পতিত হবে, তার কেন আযাব হালকা হবে না? এই জন্য যে আবুল হাব কট্টর শত্রু ছিল, কোন সাহায্য সহযোগিতা ইসলামের করেনি, আর আবু তালেব মুসলিম না হলেও সারা জীবন ইসলামের এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপ্রাণ চেষ্টা করে সাহায্য সহযোগিতা করেছে, হেফাজত করেছে। যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো কাফের দুষ্ট হাত দেওয়ার বা আঙুল দেখাবার সাহস করেনি। আমি বেঁচে আছি বাবা ভাতিজা, তুমি যা করার করো আমি আছি, ঘোষণা করে রেখেছিলেন মক্কায় তিনি। আল্লাহ এর কদর করেছেন, আল্লাহ এর মর্যাদা দিয়েছেন, কিন্তু এই মর্যাদা কাফেরকে তো জান্নাতে পৌঁছানো যাবে না, আল্লাহর এটি ইনসাফের খেলাফ, ন্যায়বিচারের খেলাফ, সেই জন্য তার আযাব হালকা হবে। কি আযাব হবে? হ্যাঁ, একটা স্যান্ডেল দেওয়া হবে, জাহান্নামের আগুনের খড়ম বা স্যান্ডেল দেওয়া হবে, তাতে মাথার মগজ খুলি টকবক টকবক করে হাঁড়ি নিতে যে ভাত ফুটে ওই রকম ফুটতে থাকবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন হাদিসে রয়েছে যে জাহান্নামের চরে রাখা হয়, নদীর চর থাকে, বেশি পানি নেই, একটু পানি আছে, ওই রকম একেবারে জাহান্নামের কিনারাতে রাখা হবে, অল্প আগুনে রাখা হবে, আর এই অল্প আগুন পায়ের তলে সে আগুন আছে, কিন্তু মাথা টকবক টকবক করে জাহাজাহিম মিনান না, জাহান্নামের একেবারে কিনারায় তটে রাখা হবে, কিন্তু তার মগজ খুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। সবচেয়ে হালকা আজাবের অবস্থা এরকম, আর বাকি আজাব কি হবে আল্লাহ ভালো জানে। সুতরাং ওই ফাসেকদেরকে বিশেষ করে বলবো, যারা বলছে আমরা তো মুসলমান, জাহান্নামে গেলে একদিন তো আসবো জান্নাতে, তাদের হুশ করা উচিত। এটি একটি কুফুরি কথা, এটি একটি ধৃষ্টতা, কুফুরি কথা, জাহান্নাম সম্পর্কে দুঃসাহসিকতা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত আছে আম্মি হাবি তালে আবু তালিব সম্পর্কে তার চাচা, এই খাফাফ আনহু আযাব, আল্লাহ তার আযাব হালকা করা হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। ছয় নম্বরে সাফাত হচ্ছে যে যখন হিসাব নিকাশ হয়ে গেছে কিন্তু জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা বন্ধ, আর বলছেন অফতিহাত আবু আবহা, যখন আসবে এসে খোলা হবে, খোলা ছিল না আগে থেকে, আর জান্নাত জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলছেন আগে থেকে খোলা আছে, খোলা একবারে প্রস্তুত আছে জাহান্নাম গ্রাস করার জন্য, জান্নাতের দরজা বন্ধ থাকবে, কারণ বন্ধ জিনিসের উপর কি আকর্ষণ বেশি থাকে। আজকাল দেখুন পর্দা নাছেন মহিলার উপর আকর্ষণ ভালো আছে, সমাজে পর্দা নাছেন মহিলা বিবাহ হয় না এরকম পাওয়া খুব মুশকিল হবে যদি তারা বিলম্ব না করে, আর বিলম্ব করে করে ৩০ বছর পাশ করে এদের, যদিও পর্দা পড়েছেন কিন্তু ৩০ বছর বিয়ে দিলেন না, তারপরে খুঁজবেন তো পাবেন কি? ১৮ বছরে খোঁজার চেষ্টা করেন, ১৮ বছরে আপনার মেয়ে বা আপনার বোন যদি পর্দা নাছেন হয় তো ইনশাআল্লাহ তারা সবাই নিয়ে যাবে, আবারও করে নিয়ে যাবে, কিন্তু বিয়ে আগে পর্দা শিলা কলা আর খোলা মিষ্টি শিকর কেউ খেতে চাইবে না, মাটি ভ্যান ভ্যান করে বসছে কেউ খেতে চাইবে না, ওই রকম বেহায়া ব্যাপারটা নাকি কেউ বিয়ে করতে চাই, কত দুষ্ট মাটি বসে ছাড়লাই জানে। তো জান্নাতের দরজা বন্ধ থাকবে যাতে আগ্রহ আর তৈরি হয় মানুষের, কখন দেখতে পাবো, কখন দেখতে পাবো, কখন ঢুকতে পাবো, জান্নাতের দরজা খোলা হচ্ছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজার কাছে আসবেন, এসে নক করবেন, তখন ফেরেশতা যে নিযুক্ত আছেন তিনি বলবেন কে আপনি? বলছে আনা মুহাম্মদ, আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ? বলছে হ্যাঁ। ও বেকা ওমের তো আমাকে এই আদেশ করা হয়েছে যতক্ষণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না এসে যে ততক্ষণ খুলবে না, প্রথম খোলা হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং তার উম্মতের জন্য। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন সেই সময় আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, এখন হিসাব নিকাশ হয়ে গেছে আমার উম্মতের জান্নাতের উপর। এই সুপারিশ হবে ছয় নম্বরের সাফাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সাত নম্বরের সাফাত হচ্ছে এই সাফাত আম ব্যাপক সাফাত, এই হবে নবী সাল্লামের জন্য। অন্যান্য আম্বিয়া কেরাম সাফাত করবেন, মালায়েকা ফেরেশতাগণ সাফাত করবেন এবং মমিনগণ সাফাত করবেন। মমিনগণ যাকে আল্লাহ অনুমতির কথা বলি ভুলে যাবেন না, সবার ক্ষেত্রে অনুমতির বিষয়টি রয়েছে, যাকে আল্লাহ অনুমতি দিবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিন ওমর ওসমান আলী আশরা মুবাশশারা, এইভাবে ওলামায়ে কেরাম তাবেইন। ওলামায়ে কেরাম মানে আমাদের দেশি তরিকায় বুঝবো না যে কেউ টাইটেল পাস করলে আলেম, কমি মাদ্রাসায় দাওরা ফারি হইলে আলেম, না এগুলি আলেম হওয়ার জন্য। আলেম মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আলেম, এবং আল্লাহ পাক যাকে দিবেন ওদের মধ্যে আবার আলেমের সাথে যার আমল ওই রকম যোগ্য আছে যে সাফাত করার নিজে মুক্তি পাওয়ার যোগ্য, তারপরে অন্যের জন্য সাফাতের যোগ্য। কিন্তু আলেম যদি এইরকমই হয় গুনাহগার আলেম আমাদের মতো যে নিজেই মুক্তি পাবো কি পাবো না নিজেকে নিয়ে পেরেশান, তাহলে অন্যের সুপারিশের কথা আর কি আশা করতে পারি? তো এইরকম যাতে ধারণা না থাকে যে যাকে তাকে ধরে নিলাম যে আমাকে হয়তো সুপারিশ করে পার করবে, খবরদার না। এ হচ্ছে ব্যক্তি পূজা, ব্যক্তি পূজা থেকে মুক্ত হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস দিয়ে শেষ করছি, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লিকুল নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ এই ইখতিয়ার দিয়েছিলেন যে তুমি যা দোয়া করবে আমি তোমার দোয়া কবুল করব, দাওয়াতুন মুস্তাজাবা, দোয়া করো নবী তোমার দোয়া কবুল করব। ফাতাআজ্জালা কুল্লু নবিয়িন দাওয়াতাহু, প্রত্যেক নবী কিন্তু ওই দোয়ার জন্য তাড়াতাড়ি করেছেন। তাহলে নবীকে আল্লাহ ইখতিয়ার দিয়েছে তুমি এমন একটি দোয়া করো যা চাইবে তাই দেব, তারা দুনিয়াতে দোয়া করে নিয়েছেন ওই দোয়া আর তাদের কবুল হয়ে গেছে, যে যা চেয়েছেন আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন দুনিয়া আখেরাত। ওয়াইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আর আমাকে যখন আল্লাহ ইখতিয়ার দিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার একটি দোয়া আছে যা চাইবা তাই তোমাকে দিব, তুমি দোয়া করো, দাওয়াত মুস্তাজাবা, তখন আমি বললাম যে আল্লাহ আমি দুনিয়াতে দোয়া করব না, আমি আখেরাতে ওই দোয়াটিকে লুকিয়ে রাখবো আখেরাতের জন্য। সবাই দুনিয়াতে নিয়ে এনেছে কিন্তু আমার আমারটা আমি সেভ করে রেখেছি, কত কাজে আসবে, টাকা পয়সা রিয়াল বেতন পাচ্ছেন আর পেয়ে এখানে অনেকে 500-700-800-500 খেয়ে দিয়ে ফুটিয়ে দিচ্ছে, দেশে গিয়ে কিছু পাবেন? কিছুই পাবেন না। আরে চালাক কে? চালাক ওই ব্যক্তি, জ্ঞানী ওই ব্যক্তি, যেই ব্যক্তি যা কিছু পাচ্ছে 100-150-200 টাকাতে কোন রকম আমার পকেট খরচ আর পেট খরচটা চালিয়ে দেশে কিছু নিয়ে গেলে দেশে কাজ দেবে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম মহাজ্ঞানী, তিনি তিনি এই কাজ করেছেন, আমি দুনিয়াতে দোয়া নেব না, এই দোয়া করব না, আমি এই দোয়াকে আখেরাতের জন্য রাখবো। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতাবাত দাওয়াতি, আমার দাওয়াতকে আমি আমার এই দোয়াকে আমি লুকিয়ে রেখেছি, শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার উম্মতের জন্য এই শাফাআতের দোয়া করব যে আল্লাহ আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ তাআলা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইনশাআল্লাহ এই যে আমি দোয়া করিনি, যে দোয়া আল্লাহ কবুল করার আমাকে ওয়াদা দিয়েছেন যে তুমি দোয়া করো কবুল করো, সেই দোয়াকে আমি লুকিয়ে রেখেছি, তাই এটা ইনশাআল্লাহ আমার উম্মতের ওই সব লোকেরা পাবে, মান মাতা মিন উম্মতি, আমার উম্মতের যেই লোকেরা মারা যাবে, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর ইবাদত বন্দেগি করে এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক মানায়নি, তাবিজ বাঁধেনি, বালা ঝুলাইনি, তাগা ঝুলাইনি, কোমরে ছেলে মেয়েদের তাগা ঝুলাইনি, গাড়িতে স্যান্ডেল জুতা ঝুলানো ইত্যাদি ইত্যাদি, নকশা কোরআনে নকশা লিখে রেখেছে, সূরা বাকারার নকশা, ফাতিহার নকশা, অমুক সূরার নকশা, আর গাছে নকশা, বাড়িতে নকশা, এসব করেনি, আর মাজারেও যায়নি, কাউকে সেজদাও করেনি, আল্লাহ অন্যের কাছে দোয়াও করেনি, কারো জন্য খাসি মুরগ জবাই করেনি, ওরসের মেলাও যায়নি, চাদরও চড়ায়নি, কবরও পাকা করেনি তাদের জন্য। তাহলে যাদের কথা বললাম তাদের জন্য সাফাত নয়, যদিও তারা দাবি করছে যে আমরা উম্মতে মুহাম্মদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। লা ইউশরিক বিল্লাহি শাইয়ান, যারা আল্লাহর সাথে শরীক করেনি, মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফের এই হাদিস। তো সাফাত সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়ে গেছে এবং সময় শেষ হতে যাচ্ছে, এতটুকুই আশা করি যথেষ্ট। আর এই সাফাত হবে একমাত্র তাওহীদ, আল্লাহর একত্বের যারা বিশ্বাসী এবং একত্বের বাস্তবায়নকারী তাদের জন্য। তাই লেখক শেষখানে যে কথাটি বলেছেন সেটি বলছি, সাফাত আল্লাতিনা ফাহাল কোরআন, কোরআনে কারিমে যে সাফাতকে অস্বীকার করা হয়েছে যে কোনো সাফাত নেই, সেটি হচ্ছে মা কানা ফিহা শিরকুন, যাতে শিরক রয়েছে, যে জাতি শিরক করবে, যে জাতির মধ্যে শিরক রয়েছে, যে আকীদায় শিরক রয়েছে, যেই তরিকায় শিরক রয়েছে তাদের কোন শাফাত সুপারিশ নেই। ওয়ালিহাদা আসবাতা শাফাতাতি বেইজ নেই কি মামাজিয়া, এই জন্য আল্লাহ পাক কোরআনের একাধিক জায়গায় শাফাতকে সাব্যস্ত রেখেছেন। যেমন নাও করেছেন, নাকচ করেছেন, সেটা শিরকি শাফাত, আর যেটা সাব্যস্ত রেখেছেন সেটা হচ্ছে শরীয়ত সম্মত সুন্নতি তরিকার শাফাত। ওয়াকাদ বাইয়ানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বয়ন করে দিয়েছেন ওই হাদিসগুলোতে যা উল্লেখ করলাম, আন্নাহা লা তাকুনু ইল্লা লি আহলি তাওহীদ ওয়াল ইখলাস, এই শাফাত হবে একমাত্র তাওহীদের প্রতি বিশ্বাসী এবং তাওহীদের বাস্তবায়নকারী মুওয়াহ্হিদ, যারা আল্লাহর একত্রে বিশ্বাসী তাদের জন্য এবং একত্রে বাস্তবায়নকারী তাদের জন্য, এবং যাদের আকীদা আমলে ইখলাস ছিল, নিষ্ঠা ছিল, আন্তরিকতা ছিল, যারা একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করেছে, শিরক কুফরি করেনি, তাদের জন্য এই শাফাত হবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সেখানে আরেকটি অংশ শুধু বলে দিচ্ছি, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দরবারে শাফাত করতে আসলেন তখন আন্না ইয়াতি ফায়াসজুদুলি রব্বিহি, রবকে সেজদা করবেন, যদি এই ক্ষেত্রে ইঙ্গিত হয়ে গেছে আল্লাহর দরবারে সেজদাই পড়ে যাবেন, এমন নয় যে আল্লাহ তোমাকে দিতে হবে, না সেজদাই পড়ে যাবেন, কথা না বলে সেজদাই পড়ে গেছেন, কথা বলা বলি নেই, সেজদাই পড়ে গেছে। আর সেজদাই সবচাইতে নিকটবর্তী হয় বান্দাকার আল্লাহর, তাই আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার চেষ্টা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় করবেন কিয়ামতে। ওই আহমাদ এবং আল্লাহর প্রশংসা করতে থাকবেন, লা ইয়াবদা বিশাফাত আউয়ালা, লেখক বলেন গিয়েই যে সাফাত শুরু করে দিবেন, আল্লাহ দাও এদেরকে আমি নিয়ে যাব, না সুপারিশ শুরু করবেন। ওই উম্মা ইয়াকালু লাহু, সিজদায় পড়ে আছেন ওই সময় আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, ওয়া কুল ইসমা, বলুন কি বলছেন, আপনার কথা শুনবো, ওয়াসালতুতা, আপনি চান, কি চাইছেন দেওয়া হবে আপনাকে, ওয়াসফা তু সাফা, সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, কবুল করা হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাবেন আর বলবেন যে আল্লাহ আমার উম্মতের এই শ্রেণীর লোক যারা এরকম ভুলগুলি, এই কাবিরা গুনাহগুলি করেছে, এই এই সাগিরা করেছে, আল্লাহ তাদের মাফ করে দাও, তাদেরকে আমাকে জান্নাতে নিয়ে যেতে দাও, অনুমতি দাও তাদেরকে জান্নাতে নিয়ে যাও। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করবে এত সংখ্যা বা এই শ্রেণীর গুনাহগার, এই রকম পাপী, এই রকম পাপী নিয়ে যাবেন, আবার আসবেন আল্লাহর দরবারে, আবার সিজদায় পড়ে যাবেন, আবার আল্লাহর কাছে দরখাস্ত করবেন, দরখাস্ত মঞ্জুর হবে, আবার বলবেন এই শ্রেণীর লোকদেরকে নিয়ে যাও। এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের যাদের অন্তরে ঈমান আছে এবং নামাজ আছে, কারণ ঈমানের প্রমাণ হচ্ছে নামাজ, নামাজ ছাড়া শাফাত নেই, আয়াত পড়েছি বারবার আবার স্মরণ করার প্রয়োজন নেই, কিন্তু বলতে এই জন্য হচ্ছে যে আমাদের আজকাল মুসলিম অধিকাংশ মুরজিয়া হয়ে গেছে, মানে বিনা আমলে আমরা মুসলমান, মুরজিয়া একটা বাতিল ফিরকা বেরিয়ে, মানে বিনা আমলে এরা মুসলমান, নিজেকে মনে করে আমরা মুসলমান এবং আমরা জান্নাত পাবো, জান্নাতের আশাবাদী। নামাজ অথচ নামাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফের এবং মুসলিমের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ, যে নামাজ পড়লো সেই ব্যক্তি মুসলিম থাকলো, আর ফাকাল সামান তারা কাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কাফার আছে, কাফের হয়ে গেল। সুতরাং মুসলিম ভাই সাবধান, পাঁচ ওয়াক্ত নামাজে যাতে করে কোন রকমের গোলযোগ না থাকে, কোন রকমের ত্রুটি না থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করুন, রমজান মাসে রোজা করুন, যাকাত আপনি দেন আপনার মালের, জীবনে হজ ফরজ হয়েছে হজ করুন, আপনার পরিবারে যে মহিলারা রয়েছে তাদের পর্দা করুন, আর তারপরে ফরজ হজ আদায় করুন, আর কাবিরা গোনা থেকে যথাসাধ্য বেঁচে থাকুন, তারপরে যদি কিছু কাবিরা থেকে যায় তখন ইনশাআল্লাহ তাআলা শাফাত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই জান্নাতে যাব। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন, আমাদের আশা যেন পূরণ করেন, আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেন শাফাত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে, যেভাবে আল্লাহ আমাদেরকে এখানে দিনের মজলিসে বসার তৌফিক দান করেছেন, আল্লাহ আমাদের জান্নাতের ফিরদৌস যেন দান করেন, সেখানে যেন আমরা যেন এইভাবে বসে আমরা আর যেন আমরা সেই নিয়ামত আল্লাহর হাসিল করতে পারি, আল্লাহ যেন তার দিদার দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন, আখেরাতেও সুখী করেন, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পশ্চিম দিকে পা দিয়ে কি ঘুমাইলে? না না, কোনো অসুবিধা নেই, পশ্চিম দিকে শুধু পেশাব পায়খানা নিষেধ, পশ্চিম মানে কিবলার দিকে পেশাব পায়খানা, বাকি কোনো কিছু নিষেধ নাই। আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন, আমাদের এক ভাই আছেন ওনার আম্মা অসুস্থ আছেন, হয়তো দোয়া করবেন, জি আল্লাহ যেন শেফা দান করেন, আল্লাহ ফাকর বলেন যেন আরোগ্য দান করেন, জি।